অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বড় বড় সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে দীনের বিভিন্ন বিষয়ে এতক্ষণ জ্ঞান গর্ব আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদেরকে এতক্ষণ অধীর আগ্রহে কষ্টের সাথে সবরের সাথে ধৈর্য ধরে বসে থাকার পরে আমি গুনাগার আপনাদের সাথে মিলিত হবার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ তো সবাই বলেন নাই, মনে হয় মনে কষ্ট নিছেন যে হুজুর যাতে দেরি করে আসছে আজকে আলহামদুলিল্লাহ বলবো না, কি এরকম করছেন নাকি? আমি চেষ্টা করেছি যথাসম্ভব আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পৌঁছার, হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা তাড়াতাড়ি পৌঁছতে দেন নাই, রাস্তায় বিভিন্ন কারণে একটু দেরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহর আওয়াজ এত আসতে হইলে বোঝা যায় যে নাটোরের এই এলাকায় মনে হয় যে বাইদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে নাকি? তাহলে আরেকবার একটু আল্লাহ সুবহানাহু তাআলার শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ, এবার বোঝা গেছে ইমানি পাওয়ার ইমানি শক্তি আলহামদুলিল্লাহ এখনো কমে নাই, বরং এতক্ষণ কোরআন সুন্নার আলোচনা শুনতে শুনতে ইমানি শক্তি এখন অনেক গুণ বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা হলো জিকিরের মজলিস, ওয়াজ মাহফিল মানে একটা জিকিরের মজলিস, এটাকে হাদিসের ভাষায় বলা হয় মজলিসুজ জিকির, হাদিসের ভাষায় বলা হয় হালাকাতুজ জিকির, জিকিরের হালাকা, জিকিরের মজলিস। জিকির মানে কোরআন সুন্নার আলোচনা নসিহত, এটাকে জিকির বলা হয়। তো জিকিরের যে মজলিস এটি একটি সুন্নতি মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআনে কারীমের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে ওহিয়ে গায়রে মাতলু দিয়েছিলেন সেই আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত পেশ করতেন। এই নসিহতের যেই সুন্নাহ পদ্ধতি, যেই সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করতেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নত পদ্ধতিতেই নসিহত করতে হবে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ যে আলোচনা করব, আলোচনার মাঝখানে আপনাদেরকে কোনো নির্দেশ দেওয়া হবে না যে সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আসমান জমিন কাফাই বলেন আল্লাহু আকবার, যত আসতে পারেন বলেন নাউজুবিল্লাহ, এরকম কোনো কমান্ড করা হবে না, কোনো নির্দেশ দেওয়া হবে না, এটা সুন্নতের খেলাফ। এখন আমরা দেখি আমাদের সম্মানিত বক্তা ভাইয়েরা এরকম কমান্ড করেন যে সবাই সুবহানাল্লাহ কন, সবাই আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন, এইরকম কমান্ড করা হবে না। তবে এটা জিকিরের মজলিস, এখানে কোরআনে কারীমের আয়াত শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে আপনাদেরকে নিজের থেকে বলতে হবে সুবহানাল্লাহ, নিজের থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, নিজের থেকে বলতে হবে আল্লাহু আকবার, নিজের থেকে বলতে হবে নাউযুবিল্লাহ, এগুলো নিজে জিকির করবেন। এজন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব যে আমরা এই সুন্নাহ পদ্ধতি মেনে চলার, কি রাজি আছেন? তো আচ্ছা, আপনাদের টাইম তো অনেক বেশি হয়ে গেছে, এখন প্রায় 11টার কাছাকাছি, কয়টা পর্যন্ত হইলে আপনাদের থাকতে কষ্ট হবে না বলেন দেখি? মাশাআল্লাহ, ফজর পর্যন্ত নাকি? জি আলহামদুলিল্লাহ। ফজর পর্যন্ত তাহলে চলুক ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়ে আমরা যাবো নাকি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই এলাকার ভাইয়েরা আল্লাহর কোরআনকে কত মহব্বত করে, যে কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য যত রাত হোক অসুবিধা নাই। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বেশি রাত আমরা করব না ইনশাআল্লাহ, যত সংক্ষেপে সম্ভব আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা একটু ধৈর্য ধরে সবাই বসবেন আর একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা এখানে কোনো গানও গাইব না, কোনো নাচেরও প্রোগ্রাম নাই। বর্তমানে ওয়াজ মাহফিলে গানও হয় নাচও হয়, দেখছেন এরকম ওয়াজ মাহফিল, বক্তা খালি গান গায়, একের পর এক গান গায়, বিভিন্ন রকমের বিভিন্ন ঢঙের বিভিন্ন ধরনের গান, বক্তাও নাচে শ্রোতারাও নাচে, এরকম ওয়াজ মাহফিল এখন বাংলাদেশে হয়, হয় না? আবার কোন কোন ওয়াজ মাহফিলে ঢোল তবলা বাজায়, বক্তা এসে ঢোল তবলা বাজায় গান গায়, শ্রোতারাও গান তবলার তালে তালে শ্রোতারাও নাচে শ্রোতারাও গান গায়। আবার কোন কোন ওয়াজ মাহফিলে দেখা যায় আমাদের দেশে যে বিভিন্ন রকমের আপনার জিকিরের তালে তালে বিভিন্ন ব্যায়ামের কৌশল, বিভিন্ন প্র্যাকটিস, তারপরে আপনার জিকির করতে করতে নাচতে নাচতে কেউ লুঙ্গি খুলে ফেলতেছে, কেউ বিভিন্ন রকম অবস্থা হচ্ছে, বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল এখন বাংলাদেশে আছে। তবে আমরা চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে যেন কেউ কোনো দিকে দৌড় না দেন, বাস ধরে যেন উপরের দিকে না উঠেন, তারপরে যেন আমার গলা ধরে ঝুলতে না হয়, যেন স্টেজের উপরে লাফ মারি উঠতে না হয়, আমার মাইক নিয়ে যেন কেউ কাড়াকাড়ি করতে না হয়, আমরা একটু ধীরস্থির হয়ে নিরিবিলি সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে বিষয়টি আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আজকে, বিষয়টি হলো তাওহীদ বনাম শিরক, তাওহীদ আর শিরক, এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, এক নম্বর সমস্যা যেটা, সেটি হলো আমরা তাওহীদ বুঝি না আর শিরক বুঝি না, কোনটা শিরক কোনটা তাওহীদ এটা বুঝি না, আমরা দুইটাকে এক বানাই ফেলছি। এবং আমরা যখন মাঠে ময়দানে স্লোগান দিই তখন আমরা বলি ধর্মপ্রাণ তৌহিদি মুসলিম জনতা, বলে না প্রিয় তৌহিদি মুসলিম জনতা, আগামী এত তারিখ অমুক জায়গায় মাহফিল, সব তৌহিদি মুসলিম জনতা, কিন্তু শেরেকের কারখানা, শেরেকি মুসলিম জনতা, শেরেক কি তৌহিদ কি সেটাই বুঝে না, এমনি সবাই কি তৌহিদি মুসলিম জনতা। তো এই জন্য আমাদের এখন প্রধানতম সমস্যা হলো তৌহিদ বুঝা এবং তৌহিদের দাওয়াত দেওয়া। যুগে যুগে আল্লাহ সুবহান ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল কি, কথা কয় না দেখি জি, আলহামদুলিল্লাহ। আমাদের এটা তো একটা কোরআন ক্লাস, ক্লাসে কথা বলতে হবে, কথা বললে ক্লাস অনেক সুন্দর হবে এবং সবার বুঝে আসবে, কথাবার্তা না বললে ঘুম আসবে আর বুঝে আসবে না। তো সৃজনশীল ক্লাস করব আমরা, সৃজনশীল ক্লাস তো বুঝেন সবাই আলহামদুলিল্লাহ, এই এলাকার ভাইয়েরা বোনেরা সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, তো সৃজনশীল আমরা সবাই বুঝি। তো এই জন্য কিছু জিজ্ঞাসা করলে বলতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা তো বলেন দেখি, আমি যে কথাটা বলতেছিলাম, সমস্ত নবীরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কিসের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা, সেটা ছিল কি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এই জনপদে যত মানুষ ছিল, যত উম্মত ছিল, যত জাতি দুনিয়াতে ছিল, সমস্ত উম্মতের কাছে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আনিবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, সমস্ত নবীরা দুনিয়ার মানুষের কাছে যে দাওয়াতটি তুলে ধরতেন সেই দাওয়াতটা ছিল আনিবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়া জিতানিবুত তাগুত, তাওহীদের পরিপন্থী যত তাগুত আছে সকল তাগুতকে পরিহার করো। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াত ছিল এটা। নূহ আলাইহিসসালাম তার কওমের কাছে এসে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। মূসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছেন এটা, দাউদ আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন এটা, হুদ আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন এই বাক্যের, সালেহ আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন এই বাক্যের, শুআইব আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন এই বাক্যের। অর্থাৎ সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা, সেটা ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও দুনিয়ার মানুষ এবাদত করো, এবাদত করো, তবে অনেক মাবুদের না, এক মাবুদের এবাদত করো। দুনিয়ার মানুষ যুগে যুগে কেউ এবাদত করতে অস্বীকার করেনি, সবাই এবাদত করতে রাজি ছিল, কিন্তু এক আল্লাহর এবাদত করতে রাজি ছিল না। তারা মনে করতো একজনের এবাদত করলে কেমনে হয়, এবাদত করতে হবে কমপক্ষে 50 জনের, কমপক্ষে 100 জনের। কারণ কি, একজনের এবাদত করলে অসুবিধা কি? শয়তান দুনিয়ার মানুষের ভিতরে এই চিন্তাধারা ঢুকিয়ে দিয়েছিল, শোন আল্লাহ হলেন বিরাট ক্ষমতার অধিকারী, আল্লাহ হলেন অসীম। আমার সম্মানিত ভাই ও বোনেরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়ার মানুষের কাছে যে দাওয়াত পেশ করতেন, দুনিয়ার মানুষ এক আল্লাহর ইবাদতে রাজি ছিল না। তারা মনে করত একাধিক মাবুদ হলে, 50 জন 60 জন মাবুদ হলে সুবিধা, একজন হলে সমস্যা, একজন হলে কথা কয় না, একজন হলে কি সমস্যা। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো শয়তান দুনিয়ার মানুষকে বুঝাইতো, ও দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহর কাছে তোমার কিছু দরকার হয়, কিছু চাইতে হয়, তো তুমি যে কোনো সময় শুধু আল্লাহর কাছে চাইতে থাকবা। তা আল্লাহর কাছে কি তুমি একজনে চাও নাকি দুনিয়ার কোটি কোটি মানুষ চায়? তা আল্লাহ কোন দিকে নজর দিবে, কারটা দেখবে, কারটা পূরণ করবে, কার দিকে কি করবে? নাউজুবিল্লাহ। মুশরিকরা বুঝতো, আরে মিয়া আল্লাহ একজন, আল্লাহর দিকে যদি এইভাবে সবাই চাইতে থাকে তা আল্লাহ কয়জনের দিকে নজর দিবে? এজন্য সরাসরি আল্লাহর কাছে না গিয়ে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফিএস আছে, এফিএস আছে, এজেন্ট আছে, দালাল আছে। সুতরাং তুমি শুধু এক আল্লাহরে ধরে বসে থাকলে হবে না, আল্লাহর সকল পিএস এফিএস এদেরকে ধরলে তোমার কাজ বেশি হবে, এদেরকে ধরলে কাজ বেশি হবে, সহজে হবে। কারণ তোমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ দরকার, রাষ্ট্রপতির কার্যালয়ে তোমার কাজ দরকার, তুমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গেলে কাজ হবে না, সরাসরি রাষ্ট্রপতির কাছে গেলে কাজ হবে না, তোমাকে দালাল ধরতে হবে, পিএস ধরতে হবে, এপিএস ধরতে হবে, তাহলে তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাইব। সুতরাং জমিনেও আল্লাহর অনেক পিএস এপিএস আছে। কারা পিএস এপিএস জমিনে? প্রাইভেট সেক্রেটারি কারা? মুকাররাবিন, মুকাররাবিন বান্দারা। মুকাররাবিন মানে যারা কাছাকাছি, তো এরা আল্লাহর কাছে কিনারে থাকে। তো যেহেতু আল্লাহর কাছে কিনারে, সুযোগ মতো সময় মতো তোমার ফাইলটা দিয়ে দিবে আল্লাহর কাছে, মানে তুমি ওই আল্লাহর পিএস এর কাছে, মুকাররাবিনের কাছে তোমার ফাইলটা দিয়ে রাখবা। তাহলে যে সময় মুকাররাবিন পিএস দেখবে এটাই মোক্ষম সুযোগ, তখন ফাইলটা আল্লাহর সামনে দিয়ে দিবে, আল্লাহ অনুমোদন দিয়ে দিবেন। ব্যাস তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি সরাসরি আল্লাহকে ধরতে গেলে কাজটা এত তাড়াতাড়ি হবে না। এই জন্যই যুগে যুগে মুশরিকেরা এক আল্লাহর ইবাদত করতে রাজি ছিল না। তারা বলতো এক আল্লাহর ইবাদত করলে কোনো কাজ হবে না, দুনিয়াতেও কাজ হবে না, আখেরাতেও কাজ হবে না। দুনিয়াতে এক আল্লাহর ইবাদত করলে কাজ হবে না, কষ্ট করতে হবে। কি কষ্ট? তোমার ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, তুমি আল্লাহর কাছে চাইবা, পাইতেও পারো নাও পাইতে পারো। কিন্তু জমিনে অসংখ্য খাজা বাবা চারিদিকে আছে, এই খাজা বাবা গুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পিএস, আল্লাহর দালাল, এদেরকে ধরবা খাজা বাবারে, এরা তোমার আল্লাহর কাছ থেকে সন্তান লই দিব। এদেরকে ধরলে তোমার সন্তান অটোমেটিক চলে আসব। কেমনে? কারণ কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। আপনাদের দেশে বলেনি? সবাই ভয় আছে, মানে কি করবো না কি করবো বলে আপনাদের দেশে? আমাদের এলাকায় কিন্তু বলে, এই জন্য আমি বলছি, এই দেশে মনে হয় বলে না। যদি আল্লাহর কোনো বান্দা এই বিশ্বাসে বিশ্বাস করে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই কথা বলে, আল্লাহর বান্দির ইমানও যাইব, টাকা পয়সাও যাইব, পকেটও খালি হবে, ইমানও খালি হবে। আল্লাহর বান্দাকে ইমানদারকে বলতে হবে, কেউ ফিরে না খালি হাতে গেলে আমার মাওলার দরবারে। আল্লাহর কাছে যত চাইবেন খালি হাতে আল্লাহ ফেরত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন, ইমান দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন, মহব্বত দিয়ে ভরপুর করে দিবেন, দুনিয়া আখেরাত আপনার জন্য কল্যাণ করে দিবেন। কিন্তু খাজা বাবার কাছে চাইবেন আপনার পকেটও খালি হবে, ইমানও খালি হবে, দুইটাই খালি হবে, কাজ কিছুই হবে না। কিন্তু শয়তান মানুষকে বুঝায়, শোনো তোমার সন্তান দরকার, তুমি সরাসরি আল্লাহর কাছে চাইও না, চাইবা কার কাছে? খাজা বাবার কাছে। আল্লাহর যারা মুকাররাবিন আছে, আল্লাহর যারা পিএসএ পিএস জমিনে আছে, এই জন্য জমিনবাসী নাম দিয়েছে। জমিনে অনেক গাউস আছে, কুতুব আছে, আওতাদ আছে, আবদাল আছে, এরকম জমিনের স্তর স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রেখেছেন। কি সত্য না মিথ্যা? সত্য। কেমনে বুঝলেন সত্য? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে আল্লাহর জমিন পরিচালনার জন্য কোন ধরনের ক্ষমতাও দেন নাই, দায়িত্বও দেন নাই। আল্লাহর জমিনে ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই পৃথিবী পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দায়িত্বও দেন নাই, ক্ষমতাও দেন নাই। সুতরাং এগুলো সব ভুয়া। গাউস নামে, কুতুব নামে, তারপর আওতাদ নামে, অমুক নামে, তমুক নামে যে জমিন পরিচালনায় আল্লাহর সাথে শরীক হয়, এগুলো ডাহা মিথ্যা কথা। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় এগুলোর নাম গন্ধও বলেন নাই, কোন হাদিসে সহি কোন হাদিসেও আসে নাই। এগুলো সব কাল্পনিক জাল হাদিস। বলে যে পৃথিবীতে এতজন গাউস আছে, এতজন কুতুব আছে, এতজন অমুক আছে, এরকম বলে না আমাদের সমাজে? আল্লাহ কোরআন কারিমে বলছে যে আমি পৃথিবী চালানোর জন্য এতজন কুতুব রাখছি, এতজন গাউস রাখছি, এতজন অমুক রাখছি, বলছে আল্লাহ। তো জানলেন কেমনে? এই আসমান জমিন সমগ্র মাখলুকাত পরিচালনা করেন কে? আল্লাহ। হয় নাই এখনো বড়াই গ্রামে তাওহীদ আসে নাই। আসমান জমিন সমগ্র মাখলুকাত পরিচালনা করেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। এই জায়গায় গন্ডগোল আছে। খালি আল্লাহ বললে হবে না, কি বলতে হবে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। একমাত্রের মধ্যে তাওহীদ একমাত্র উঠে গেলে সেটার নাম হলো শেরেক। আজকে আমাদের থেকে একমাত্র উঠে গেছে। যুগে যুগে নবী রাসূলদের সাথে, আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে দুনিয়ার মুশরিকদের এক জায়গায় গন্ডগোল ছিল, শুধু একমাত্রের মধ্যে, গন্ডগোল আর বেশি কিছুর মধ্যে না। নবী রাসূলদের সাথে মুশরিকদের দ্বিমত এক জায়গায়, শুধু একটা শব্দের মধ্যে, সেটা হলো একমাত্র। নবী রাসূলেরা বলতেন সমগ্র পৃথিবী বিশ্ব জাহান পরিচালনা করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুশরিকেরা বলতো না না না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন না, আল্লাহ অনেক ফেরেশতাদেরকে দিয়ে, অনেক নবী রাসূল দিয়ে, অনেক ওলিয়া উলিয়া দিয়ে, অনেক বুজুর্গদেরকে দিয়ে আল্লাহ জমিন চালায়। মুশরিকের সাথে নবী রাসূলদের সাথে গন্ডগোল ছিল এই জায়গায়। নবী রাসূলেরা বলতেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মুশরিকেরা বলতো না না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করা যাবে না, আরো অনেকের করতে হবে। নবী রাসূলেরা বলতেন ইয়্যাকা নাস্তাঈন, তোমার যা কিছু দরকার, সাহায্য চাইতে হবে, টাকা পয়সা চাইতে হবে, বিপদ আপদ মুক্তি চাইতে হবে, সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। মুশরিকেরা বলতো না না, একমাত্র আল্লাহর কাছে চাওয়া যাবে না, আল্লাহর যারা মুকাররাবিন আছে, কাছে কিনারের যারা আছে, তাদের কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা আমাদেরকে শুধু মুখস্থ না ঠোঁটস্থ করাইছেন। কোন সুরার আয়াত? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোন সুরার আয়াত? মাশাআল্লাহ, এই এলাকার তো সবাই জানে, তাহলে বোঝা যায় এই এলাকা সব নামাজি। কি বলেন, নামাজি না হলে তো এই সুরা জানার কথা না? যারা বে নামাজি তাদের তো এইটা পড়াই লাগে না, পড়া লাগে? লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া কোনো সলাত হয় না। তাহলে বোঝা যায় নামাজ পড়তে হলে সূরা আল ফাতিহা লাগে। প্রত্যেক রাকাতে ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, প্রত্যেক রাকাতে রাকাতে এই সূরা পড়তে হয়, পড়া লাগে না? এই সূরার মধ্যে রাব্বুল আলামিন বারবার শিখাইতেছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। দুই জায়গায় আছে একমাত্র, একমাত্র আল্লাহ পাক এখানে স্পষ্ট করেছেন যে এই একমাত্রটার নাম হলো তাওহীদ। তাহলে সমগ্র দুনিয়া আসমান জমিন পরিচালনা করেন কে? এই বিশ্বাসটা কিন্তু কাফেরেরও করত, করত না? কোরআনে কারিমের মধ্যে কিন্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, কে সমগ্র পৃথিবী বিশ্ব জাহান পরিচালনা করে বলো দেখি। মুশরিকেরা বলতো সাইয়াকুলুন আল্লাহ, মুশরিকেরা বলতো আল্লাহ পরিচালনা করে। তাহলে নবী রাসূলদের সাথে এই জায়গায় বেশি গন্ডগোল মুশরিকদের সাথে ছিল না। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো মান খালাকাকুম, মান খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদেরকে কে বানাইছেন, আসমান জমিন কে বানাইছেন? মুশরিকেরা বলতো আল্লাহ। তাহলে এই জায়গায়ও তাদের গন্ডগোল নাই। তাদেরকে জিজ্ঞাসা করা হইতো এই সমগ্র মাখলুকাত কে বানাইছেন, তারা বলতো আল্লাহ। রিজিক দেখে ওয়ামাই ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে কে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে, তাও বলতো আল্লাহ। তাহলে এগুলা কিন্তু মুশরিকদের সাথে নবী রাসূলদের দ্বিমত ছিল না। মেইন গন্ডগোলটা কোন জায়গায়? মেইন গন্ডগোল হইল আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে, রুবুবিয়াতকে তারা বিভাজ্য করত, আর ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করত না। এই দুই জায়গায় গন্ডগোল। একটা হলো আল্লাহর ক্ষমতাটা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করত না, আল্লাহর ক্ষমতাটাকে ভাগ করে নিত। আরেকটা ছিল ইবাদতটা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করত না, বিভিন্ন দিকে ভাগ করত। শরীকানা কোরবানি, বুঝেন শরীকানা? একজনে কোরবানি করলে সেটাকে কি বলে আপনাদের দেশে? কথা কয় না। একজনে গরু একটা কোরবানি করছে, এটার নাম কি, কি বলে মানুষ? একক কোরবানি। আর সাতজনে মিলে গরু একটা কোরবানি দিচ্ছে, এটারে কি বলে? হ্যাঁ, বাগি কোরবানি বা শরীকানা কোরবানি। এই শরিক বুঝতে হলে, শেরেক বুঝতে হলে এই শরীকানা থেকে শেরেক। মানে আল্লাহর ক্ষমতা শুধু এককভাবে আল্লাহর জন্য রাখলে এটার নাম তাওহীদ, কিন্তু আল্লাহর ক্ষমতাকে ভাগ করলে দুই ভাগ করলেন, তিন ভাগ করলেন, পাঁচ ভাগ করলেন, সাত ভাগ করলেন, এটার নাম শিরক। এবাদত শুধু একমাত্র আল্লাহর জন্য করবেন এটার নাম তাওহীদ, কিন্তু আল্লাহরও করবেন মাঝে মাঝে অন্যদেরও করবেন এটার নাম শিরক। শিরক বুঝতেন তো সহজে। তাহলে জান্নাত পাইতে হলে কি লাগবে? তাওহীদ লাগবে। তাওহীদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। যত আমল করেন বস্তায় বস্তায় আমল, কিন্তু জান্নাত পাবেন না। জান্নাত পাইতে হলে কি লাগবে? তাওহীদ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখের কালাম হবে, সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ। যে ব্যক্তির সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। তাওহীদ নাই, আমল আছে অনেক, জান্নাত পাওয়া যাবে? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, এই আল্লাহর বান্দা কে চিনেন আপনারা? মুনাফেকের লিডার, মুনাফেকের নেতা। এই আল্লাহর বান্দার আমলের অভাব নাই, এই আল্লাহর বান্দার বস্তায় বস্তায় আমল আছে। এই আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ত। এই আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানেও যাইত। এই আল্লাহর বান্দা রমজান মাসে সিয়াম পালন করত। এই আল্লাহর বান্দা হজও করত। এই আল্লাহর বান্দা উমরাও করত। বস্তায় বস্তায় আল্লাহর বান্দার আমল। এমন কি এই আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা মোবারকটাও এই লোকেরে দিয়ে দিছেন। আমাদের দেশে প্রচলিত আছে, নবীর জুব্বা পাইছে কে? ওয়াইজ করুনি, ডাহা মিথ্যা কথা। ওয়াইজ করুনি, নবী সাল্লামের জুব্বা পাইছেন, এরকম কোন কথা কোন হাদিসে, শহীদ দৈব জাল কোন হাদিসে আসে নাই। কিন্তু আমাদের দেশে সবার মুখে মুখে প্রচলন হয়ে গেছে যে ওয়াইজ করু নিয়ে জুব্বা পাইছে। আচ্ছা, জুব্বা পাক আর না পাক এটার সাথে আমাদের কোনো কানেকশন না। জুব্বা পাইলেও আমাদের লাভ কি, না পাইলেও ক্ষতি কি? আমাদের দরকার হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই জুব্বা পাইছে, এটা একেবারে নিশ্চিত, এটা সহি হাদিসের মাধ্যমে এসেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি জুব্বা পাইলো, এত আমল, তারপরেও এই লোক বাঁচতে পারছে, জান্নাতি হইতে পারছে? এই লোক জাহান্নামী। কেন? এই লোকের আমলের অভাব নাই, কিন্তু তার ইমানের ভিতরে তাওহীদ নাই, ইমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নাই, ইমানের ভিতরে নেপাক আছে, মুনাফিকে ঢুকছে। আবু জেহেল, আবু লাহাব, নাম শুনছেন এদের? বড় আল্লাহর ওলি নাকি? কি ছিল এরা? কোরআনে কারিমে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ পাক আবু লাহাবকে অভিশাপ দিয়েছেন, ধ্বংস হয়ে যাক বেড়া। এই আবু লাহাব আবু জাহালদেরকে চিনেন? হ্যাঁ, আবু জাহালের বাড়ি দেখছেন না? হ্যাঁ, হজে গেছেন যারা আবু জাহালের বাড়ি দেখছেন, বিশাল টয়লেট, কয় এটা আবু জাহালের বাড়ি? অনেক মুরব্বী আসে, কয় হুজুর আবু জাহালের বাড়িটা একটু দেখাই দেন, আমি কি আপনার কি দরকার? কয় টয়লেটে যাওয়ার দরকার নাই, তাও একটু টয়লেট করি আসি। কয় এই বেড়ারে পাই নাই, পাইলে তো আমি জুতা দিয়ে পিটাইতাম, জুতা দিয়ে পিটানোর সুযোগ নাই, তার বাড়িতে একটু টয়লেট করি আসি। অনেক মুরব্বী খোঁজে খালি আবু জাহালের বাড়ি কোনটা, একটু টয়লেট করি আসতে হবে, কারণ এই আল্লাহর বান্দা, এই শয়তান আমার নবীকে কষ্ট দিছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিছে, এই জন্য মনের জ্বালায় আল্লাহর বান্দারা এখানে টয়লেট করতে যায়। আচ্ছা বলেন, এই আবু জেহেল আবু লাহাব যারা, এরা কোন এবাদত বন্দেগী করতো কিনা বলেন? করত মানে কি? আবু জাহেল ছিল আল্লাহর এই ঘরের সভাপতি, বাইতুল্লাহর কি সম্মানিত সভাপতি সাহেব, বাইতুল্লাহর আল্লাহর ঘরের। দুনিয়ার বিভিন্ন জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়া, বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ পড়া, কোনটার গুরুত্ব বেশি? বাইতুল্লাহর নামাজের গুরুত্ব বেশি। তাহলে দুনিয়ার এই নাটোরের 1 লক্ষ মসজিদের সভাপতি আর বাইতুল্লাহর একজন সভাপতি কি বলেন? এই নাটোরের বাংলাদেশের 1 লক্ষ মসজিদের সভাপতি সাহেব সমান সমান বাইতুল্লাহর একজন সভাপতি সাহেব। তাহলে আবু জাহেল কিন্তু সেই বাইতুল্লাহর একজন সভাপতি। এই সভাপতি মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করত, হাদিসের মধ্যে আসছে। বদরের যুদ্ধে যাওয়ার সময় বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছে, মাঝে মাঝে বাইতুল্লাহর মধ্যে আল্লাহকে সেজদাও করত, মাঝে মাঝে প্রতি বছর হাজিদের হজের ব্যবস্থাপনা করত, হাজিদেরকে পানি খাওয়াইতো, হাজিদেরকে খানা খাওয়াইতো, থাকার ব্যবস্থা করত, হজের ব্যবস্থাপনা করত। কত আমল করছে না? কিন্তু আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? কেন এত আমল করি জাহান্নামে? কেন? তার ইমানের ভিতরে তাওহীদ ছিল না, আল্লাহর একত্ববাদ ছিল না, ইমানের ভিতরে শিরক লুকাইতো ছিল, ইমানের মধ্যে শিরক। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আবু লাহাব বাইতুল্লাহর মোতাওয়াল্লি সাহেব ছিলেন। কি ছিলেন? মোতাওয়াল্লি সাহেব। কত বড় পদমর্যাদা, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, কিন্তু বড় চোর ছিল। কি ছিল? চোর, চোর। আল্লাহর ঘরের যত সম্পদ মানুষ আল্লাহর ঘরের জন্য বাইতুল্লাহর জন্য দান করত, এখান থেকে সে চুরিও করত, চোর ছিল। আর এই চুরি কার জন্য করত? এর বউয়ের জন্য করত। এই জন্য আল্লাহ পাক এই সূরা আল্লাহাবের ভিতরে তার বউয়ের কথা বলছেন, বলছেন না ওয়ামরাআতু, আল্লাহ পাক বলেন তার বউ হাম্মালাতাল হাতাব, ওই লাগড়ি সংগ্রহকারিণী, ওই শয়তান মহিলা, তাকে সহ আল্লাহ পাক একসাথে অভিশাপ দিচ্ছেন। বউ যদি খারাপ হয়, বউয়ের চাহিদা যদি বেশি হয়, তখন স্বামী অবৈধ উপার্জন করতে বাধ্য হয়, ঘুষ খাইতে বাধ্য হয়, সুদ খাইতে বাধ্য হয়, হক মারতে বাধ্য হয়। কারণ সামনে আসতেছে ঈদের দিন, বাড়ি থেকে বলে দিছে এবারের ঈদে কিন্তু আমার গরুর জামা লাগব। কিসের জামা? কথা কয় না। কিসের জামা? কয় গরুর জামা? আবার কি গরুর জামা মানুষে পরে নাকি? বাসা থেকে বলে দিছে এবার গরুর জামা লাগবে, ছাগলের জামা লাগবে, পাখির জামা লাগবে, বলি দেনা লিস্ট দিয়ে দে। কারণ বর্তমানে যে চ্যানেল আমাদের দেশে স্টার জলসা, স্টার প্লাস, এসব চ্যানেল আছে না? নাটোরের দিকে মনে হয় নাই, আছে? আমাদের মা বোনেরা এগুলো দেখতে দেখতে কত রকমের জামা দেখে ওখানে, ওখানে গরুর জামাও দেখা যায়, ছাগলের জামাও দেখা যায়, পাখির জামাও দেখা যায়। এইগুলা কেনার জন্য আগে থেকে তারা রেডি থাকেন, আগে থেকে বাজেট পেশ করে দেন, এবারের ঈদে কিন্তু আমাকে এত টাকা দিতে হবে, বাস। এখন স্বামী বেতন যা পায় এত টাকা দেওয়ার সামর্থ্য নাই, স্বামী মনে করে এই টাকা জোগাড় করতে হলে ঘোষের দিকে হাত বাড়াইতে হবে, ঘোষ না হলে আমি এত টাকা আনবো কোথা থেকে? বউ বলে দে এই বাসার মধ্যে থাকা যাবে না, উন্নত মানের ফ্ল্যাট বাসায় আমাকে থাকতে হবে, কিন্তু স্বামীর বেতনে কুলায় না, স্বামী তখন বাধ্য হয়ে ঘোষ খাওয়া শুরু করে। এরকম অনেক স্বামী স্ত্রীর কারণে হারাম উপার্জন করে। এই আবুল আহাব ছিল স্ত্রীর কারণে হারাম উপার্জন করত। ওই আবুল আহাব একবার আল্লাহর ঘরের সম্পদ চুরি করতেছিল, সিরাতে ইবনে হিশামের মধ্যে এই ঘটনা আসছে। আবুল আহাব আল্লাহর ঘরের বিশাল সম্পদ মানুষ দান করে গেছে হজের সময়। বর্তমানে আল্লাহর ঘরে কোনো দান বাক্স নেই, দেখছেন কোন জায়গায় দান বাক্স? মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় কোনো দান বাক্স নেই, কিন্তু ওই সময় দান বাক্স ছিল জাহেলি যুগে। দান বাক্সের মধ্যে দিছে সবাই। আবুল আহাব এখান থেকে কিছু চুরি করবে, এখন কৌশল খুঁজতেছে, হিলা খুঁজতেছে। হিলা তো বুঝেন, আপনাদের দেশে হিলা বিয়ে আছে না? এখন নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শয়তানি বিয়ে দূর হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। এখন আবুল আহাব হিলা করতেছে, কেমনে আল্লাহর ঘরের সম্পদ খাওয়া যায়। আবুল আহাব বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আনা আব্দুল্লাহ হাজা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, আমি হলাম আল্লাহর বান্দা। ঘর কার? আমি কার? ঘর আল্লাহর, আমি আল্লাহ, দুইটাই তো আল্লাহ। আর যে মানুষ দান করছে কার জন্য দিছে? আল্লাহর জন্য, সবে তো আল্লাহ। এখন আবুল আহাব বলে, আখাস্তু বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ বলি সম্পদ থেকে নিলাম, নিলাম আল্লাহর নামে। কিছু লই ফেলছে, চুরি করতেছে, হালাল বানাইতেছে, কৌশল কি দেখেন? আমিও আল্লাহর, গরও আল্লাহর, মালও আল্লাহর, আল্লাহর মাল থেকে আল্লাহর বান্দায় লইছে, অসুবিধা কি বলেন? বিসমিল্লাহ। দূরের থেকে আল্লাহর এক বান্দা দেখি রয়েছে, যে আবুল আহাব কি করে, দেখে আবুল আহাব আল্লাহর ঘরের সম্পদ চুরি করে। এই লোক ওখান থেকে এক লাঠি নিয়ে দৌড়াই আসতে আসি, আবুল আহাবকে দিল মার, মারে আর বলে, হাজা দরবুল্লাহ, এটা হলো আল্লাহর মার, তুমিও আল্লাহর, ঘরও আল্লাহর, মালও আল্লাহর, মায়েরও আল্লাহর। দিছে মার, যে আল্লাহর ঘরে সম্পদ চুরি করতেছো, বেড়া মোতাবাল্লি হই আল্লাহর ঘরে সম্পদ চুরি করো। তাহলে আমি বলতেছিলাম যে কথাটা, এই আবুল আহাব আল্লাহর ঘরের মোতাবাল্লি, আল্লাহর ঘরের হাজিদের হজের ব্যবস্থাপনা করত, কত খেদমত করত, কত কিছু করত, কাজ হয়েছে না, জাহান্নামী। কারণ কি? ইমানের ভিতরে, বিশ্বাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ছিল না, শিরক মিশ্রিত ছিল। শিরক মিশ্রিত ইমান দিয়ে রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। যেই ইমানের মধ্যে শিরক আছে, ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় না। এই কথা কি আমার কথা? কে বলছেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল মায়েদার 65 নম্বর আয়াত, সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই। কি কিছু কয় না দেখি আল্লাহর বান্দারা? সুবহানাল্লাহ কইবেন না, নাউযুবিল্লাহ কইবেন না, আলহামদুলিল্লাহ কইবেন? জি, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? মাশাআল্লাহ, দেখছেন এই এলাকার ভাইয়েরা কত কিছু জানে, সবই তো জানে, ওয়াজ তো সব জানে, আমার থেকে আরো ভালো জানে আলহামদুলিল্লাহ, খালি আমলের দরকার। ওয়াজ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, কিন্তু জানি না কি আমল, আমলের অভাব, আমলটা করলেই হয়। ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, জানে না কে? এই এলাকায় কেউ জানে না, এরকম মানুষ আছে, সবাই জানে, কিন্তু তারপরেও ফজরের নামাজে মুসল্লি নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজনে বসে বসে কয়, আমাদের যদি চাকরি না হইতো, ফজরের সময় আমাদেরকেও খুঁজে পাওয়া মুশকিল হইতো, চাকরির কারণে বাধ্য হয়ে আমাদেরকেও ফজরে আসতে হয়, না আমাদেরকেও পাওয়া যেত না, মসজিদে তালা লাগি থাকতো। তাহলে সবাই জানি ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কিন্তু তারপরে উঠি না। তার অর্থ হলো এলেম সবাই আছে, ওয়াজ সবাই জানি, কিন্তু আমলের অভাব, আমল ঠিক করতে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শিরক করলে জান্নাত দিবেন না, শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। শিরক করলে সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন, যত আমল করবেন সব বরবাদ। আপনার আমল হইল প্লাস, শিরক হইল মাইনাস, প্লাসে আর মাইনাসে মিললে কি হয়? ওয়াল্লাহ, এই দেশে সবাই বীজগণিত জানে, অঙ্ক জানে সব, মাশাআল্লাহ। তাহলে প্লাসে মাইনাসে মিলে মাইনাস। তাহলে আপনি আল্লাহর ইবাদত করলেন, নামাজও পড়লেন, শিরক করলেন, সমান সমান কি জিরো। নামাজ রোজাও রাখলেন, শিরক করলেন, সমান সমান হজও করলেন, শিরক করলেন, সমান সমান কয়েক লক্ষ টাকা যাকাত দিলেন, শিরক করলেন, সমান সমান সব জিরো। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আমি ওহি নাযিল করে জানিয়ে দিয়েছি, আমি আল্লাহর সাথে শিরক করলে তোমার সমস্ত আমল বরবাদ, সব আমল বরবাদ হয়ে যাবে। শিরক এমন এক বিষাক্ত অপরাধ, এমন এক মহা দুর্নীতি, এটা মহাসাগরের পানিকে পর্যন্ত বিষাক্ত বানায় দেয়, নবী রাসূলদের আমল পর্যন্ত বরবাদ করে দেয় শিরক। কত বিষাক্ত যে নবী রাসূলদের মহাসাগরের মতো আমল সেটাকেও শিরক নষ্ট করে দেয়, এরকম বিষাক্ত হলো শিরক। শিরক হলো জমিনে সবচেয়ে বড় মহা দুর্নীতি, শিরকের মতো দুর্নীতি জমিনে আর দ্বিতীয়টা নাই। আমরা এখন দুর্নীতি বিরোধী আন্দোলন করি যে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিনের সাথে দুর্নীতি বন্ধ করতে হবে। যে আল্লাহর বান্দা আল্লাহর সাথে শিরক করে, এই আল্লাহর বান্দা জমিনে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় দুর্নীতি, মহা দুর্নীতি, মহা জুলুম। শিরকের মতো দুর্নীতি আর কিছু নাই। এই দুর্নীতি কার সাথে? আল্লাহর সাথে। যে আল্লাহর বান্দা আল্লাহর সাথে দুর্নীতি করতে পারে, মানুষের সাথে দুর্নীতি করা তার জন্য আর কি কি বলেন? আমি যদি আল্লাহর সাথে দুর্নীতি করতে পারি, মানুষের সাথে দুর্নীতি করা তো আমার জন্য কিছুই না, কি বলেন? কিছুই না তো বুঝেন। এক আল্লাহর বান্দা ব্যাংকে গেছে, ব্যাংকে যায় দেখে একজন 1 কোটি টাকা তুলতে আসছে ব্যাংকে, চেক লিখে দিছে 1 কোটি টাকা মাত্র, 1 কোটি টাকা মাত্র। আল্লাহর বান্দা চিন্তা করে আমি তুলবো মাত্র 1 লক্ষ টাকা, এই আল্লাহর বান্দা 1 কোটি টাকা তুলবে, 1 কোটি টাকার সাথে লিখছে মাত্র, তাহলে 1 লক্ষ টাকার সাথে কি লিখতে হবে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করলো 1 লক্ষ টাকা কিছুই না, 1 লক্ষ টাকা চেকের মধ্যে লিখে দিছে যে 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার সাহেব চিন্তা করে জীবনে কোনোদিন এরকম চেক তো হাতে পড়ে নাই, কোন আল্লাহর বান্দা লিখলো 1 লক্ষ টাকা কিছুই না, তাকে ডেকে নিয়ে আসলো, ভাইজান এটা কি লিখলেন 1 লক্ষ টাকা কিছুই না, এটা কেমন হিসাব? কয় ভাইজান আমার সামনে একজন লোক 1 কোটি টাকা তুলতেছে, 1 কোটি টাকার সাথে লিখছে মাত্র, তা আমি 1 লক্ষ টাকা তুলবো, এটা তো 1 কোটি টাকার সামনে কিছুই না, কি বলেন? 1 কোটি টাকার কাছে 1 লক্ষ টাকা তো কিছুই না। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুর্নীতি করতে পারে, ওই লোকের জন্য বান্দার সাথে দুর্নীতি করা কিছুই না। আল্লাহর সাথে দুর্নীতি করতে সে ভয় পায় না, বান্দার সাথে দুর্নীতি করা কোনো ব্যাপার হলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ওই নামাজে পড়ে না আল্লাহর সাথে দুর্নীতি করে, তার জন্য বান্দার সাথে দুর্নীতি করা কোনো ব্যাপার না, কিছুই না তার জন্য, সে আল্লাহর সাথে দুর্নীতি করে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন এক ইবাদত, যেই ইবাদতের কারণে সালাত মানুষকে বাধ্য করে সকল অশ্লীলতা থেকে দূরে থাকতে। সালাত মানুষকে বাধ্য করে সকল প্রকার মনকার দুর্নীতি থেকে দূরে থাকতে। তাহলে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে আগে সমাজ থেকে শেরেক দূর করতে হবে। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে সমাজ থেকে আগে বেনামাজি বন্ধ করে সব মানুষের নামাজি বানাইতে হবে। আল্লাহর সাথে দুর্নীতি আগে বন্ধ করতে হবে, তারপরে অটোমেটিক বান্দার সাথে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই ওয়াজ এই কাহিনী সবাই জানেন। রাত্রে বেলায় ওমর বাহির হইছেন, এক মহিলা মেয়েকে বলতেছে সকাল বেলায় দুধের মধ্যে পানি মিক্স করে বাজারে বিক্রি করতে। মেয়ে বলতেছে আম্মা, ওমরের সৈন্যরা না দেখলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে যাবেন, আমার আল্লাহ তো দুধের মধ্যে পানি মিশাইলে সেটা দেখবেন, আমার আল্লাহর থেকে তো লুকানো সম্ভব না। তাহলে ওমরের সৈন্য দিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। ওমরের সৈন্য বাজারে আসার আগে পানিওয়ালা দুধ বিক্রি করে চলে আসা যায়, কিন্তু যেই মেয়ের অন্তরে, যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে যে ওমরের সৈন্য না দেখুক, দুধকে না দেখুক, কোন আমার গোয়েন্দা সংস্থা না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত না মানুষের ভিতরে না ঢুকবে, দুনিয়ার কোন আইন কানুন দিয়ে, কোন কিছু দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব না। যে আল্লাহর সাথে দুর্নীতি করতে পারে, বান্দার সাথে দুর্নীতি তো তার জন্য কিছুই না। তাহলে এক নম্বর মহা দুর্নীতি হলো কি? শেরেক। শেরেকের মতো মহা দুর্নীতি জমিনে আর নাই। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করবেন, শেরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কিরিমের কয়েক আয়াতে বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। মান লাকিয়ানি বিকুরাবিল আরদ খাতিয়াতান, সহি মুসলিমের হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলতেছেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হয়, বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছে, কিন্তু লা ইউশরিক বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হবে, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা হাজির হবে, আল্লাহ পাক সেই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে মোলাকাত করবেন। শর্ত কি? লা ইউশরিকু বি শাইয়্যা, শিরক করা যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাহ ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদাহ। আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। তাহলে শিরক মুক্ত তাওহিদি ঈমান গড়তে হবে। যেই ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, সেই ঈমানটা হতে হবে শিরক মুক্ত তাওহিদি ঈমান। আমাদের মধ্যে শিরক আছে কিনা বলেন দেখি। আছে, আপনাদের এলাকায় আছে? আচ্ছা, তাহলে দুই একটা বলি নাকি, দুই একটা শিরকের উদাহরণ দি, তাহলে বোঝা যাবে কোনটা কোনটা শিরক। প্রথমে আমরা শিরকের দুইটা সূত্র বলছি। একটা সূত্র হইল আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে, রুবুবিয়তকে ভাগ করে নেওয়া, বিভাজ্য করা। সমস্ত ক্ষমতা যদি আল্লাহর জন্য হয় এটার নাম তাওহিদ, কিন্তু ক্ষমতা যদি ভাগ করে নেন এটা হয়ে যায় শিরক। সমস্ত ইবাদতের মালিক যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয় এটার নাম তাওহিদ, ইবাদত যদি চারিদিকে ভাগ হয়ে যায় এটার নাম শিরক। এই দুটা সূত্র মনে রাখবেন আগে। বীজগণিতের অঙ্ক করতে হলে সূত্র মনে রাখলে আপনি বাড়িতে বসে বসে সব অঙ্ক করে ফেলতে পারবেন। স্কুলে শুধু স্যারে দুই একটা অঙ্ক করাই দিলে আপনি সূত্র জানলে বাড়িতে বসে বসে সব করে ফেলবেন। তাহলে এই দুটা সূত্র মনে রাখবেন, তাওহীদ আর শিরকের সূত্র। প্রথমটা বলছে আল্লাহর ক্ষমতাকে ভাগ করা যাবে না, সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আলালাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর, সমস্ত সৃষ্টির উপরে বিধি বিধান আইন কানুন চলবে একমাত্র আল্লাহর। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতের মধ্যে সমগ্র আলামিনের উপরে বরকতময়, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিককে একমাত্র আল্লাহ। আচ্ছা এবার বলেন দেখি, তাহলে আমার আপনার ভালো করার মালিককে একমাত্র আল্লাহ, খারাপ করার মালিককে একমাত্র আল্লাহ, রোগ ব্যাধি দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ, রোগ ব্যাধি নেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। যদি একমাত্র আল্লাহই হয় তাহলে দেখা যায় শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, সব বিয়ে শাদী শুধু শুক্রবারে সোমবারে বৃহস্পতিবারে। দেখবেন লক্ষ্য করে গভীরভাবে, শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী ভালো কোনো কাজ গুরুত্বপূর্ণ কোনো কাজ হয় না। কারণ কি কয়, শনিবার মঙ্গলবার ভালো দিন না, এই দিনে ভালো কোনো কাজ করা যাবে না। তাহলে শনিবার মঙ্গলবারে আমার ভালো করতে পারে, খারাপ করতে পারে, কল্যাণ করতে পারে, অকল্যাণ করতে পারে, এটা বিশ্বাস করার নাম কি? কারণ আমাকে একজন মুমিনকে বিশ্বাস করতে হবে সব ভালো খারাপ আমার কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সব করার মালিককে একমাত্র আল্লাহ। শনিবার মঙ্গলবারে আমার কিছু করতে, তাহলে শুক্রবারে বিয়ে হওয়া যে কথা, শনিবারেও একই কথা, মঙ্গলবারেও একই কথা। দিন সবগুলা খার আল্লাহর, দিনের মধ্যে বিভেদ্য করা যায়, এদিন করলে ভালো, এদিন করলে ভালো না, এদিন করলে শুভ, এদিন করলে অশুভ, এগুলা কি শিরক? এগুলা কিন্তু সমাজে আছে। সপ্তাহে একদিন আছে বাস কাটে না, আপনাদের দেশে আছে না কি বারে? ও আল্লাহ, সারা বাংলাদেশে রবিবারে। কে এই নিয়ম, কে এই আইন কানুন করে দিল সারা বাংলাদেশে যে রবিবারে কোনো বাস কাটা যাবে না? রবিবারে বাস কাটলে অসুবিধা কি? জ্বর আসে। তাহলে রবিবারের ক্ষমতায় বিশ্বাস করলেন, জ্বর দেওয়ার মালিক ও আল্লাহ, জ্বর ভালো করার মালিক ও আল্লাহ, রবিবারে বাস কাটলে বাস ধ্বংস হয়ে যাবে এই বিশ্বাস করা শেরেক। রবিবারে বাস কাটা যেই কথা, শনিবারে কাটাও একই কথা, মঙ্গলবারে কাটাও একই কথা, প্রতিদিন আল্লাহর দিন। কিন্তু আপনি আমি আপনার আমার অগোচরে বিশ্বাস করে নিছেন রবিবারে কাটা যাবে না, তাহলে রবিবারে কাটলে ক্ষতি হবে, এটা রবিবারের কি কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। এখানে ক্ষমতা আল্লাহর জন্য রাখেন নাই, বাক করে ফেলছেন। ক্ষমতা কিছু শনিবারে দিয়ে দিয়েছেন, কিছু মঙ্গলবারে দিছেন, কিছু রবিবারে দিছেন, দিছেন নেই। এই ক্ষমতা ভাগ করার নাম হলো কি? সকালবেলায় দোকানে গেছেন, দোকানে গিয়ে বললেন ভাই চাউল কিনলেন, ডাল কিনলেন, অনেক কিছু কিনলেন, কিনে বাকি নিবেন, আল্লাহর বান্দা আপনারে হাজার হাজার টাকা বাকি দিবে, কিন্তু সকালবেলার প্রথম কাস্টমার বাকি নাই। প্রথম কাস্টমারের বাকি দিলে অসুবিধা কি? আপনি সারাদিন বাকি বিক্রি করবেন, তো প্রথমটারে দিলে অসুবিধা কি? শেষে আপনি সারাদিন দিতে পারবেন, প্রথমটা দিলে ক্ষতি কি? হ্যাঁ, দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে ভাই প্রথমটা দিলে ক্ষতি কি? প্রথমটা যদি বাকিতে দিই, আজকে সারাদিন আমার বাকিতে যাইব, আজকে সারাদিন আমার ভালো হবে না, তাহলে এটার আপনি অলৌকিকভাবে অদৃশ্যভাবে আরেকটা ক্ষমতার আপনি বিশ্বাস করে নিছেন। আল্লাহ বলছে যে প্রথমটা বাকি হইলে সপ্তমার বাকি হইব, তাহলে প্রথমটা বাকি দিলে সব বাকি হইব, এই জাতীয় বিশ্বাস পোষণ করলে কি হবে? শিরক হবে। কারণ আমার ব্যবসার উন্নতি করার মালিক হলো একমাত্র আল্লাহ, ব্যবসায় বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বাকি সকালে প্রথমে দেওয়া না দেওয়ার মধ্যে আমার ব্যবসার কল্যাণ অকল্যাণ নির্ভরশীল না। এরপরে দেখবেন বাড়ি থেকে বের হয়েছেন, নাটোর যাইবেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন মহিলা খালি কলসি লই বাহির হয়েছে, বরবাদ। কয় আজকে একটা ভালো কাজ করার জন্য বাহির হইলাম আর দেখি একটা খালি কলসি লই বাহির হয়েছে, আজকে অমঙ্গল লেগে গেছে। আপনাদের দেশে কি বলে? জি, একেবারে বরবাদ, খালি কলস দেখে গেছে। আবার সমাজের কিছু কিছু মানুষের মানুষ মনে করে এরে দেখলে কাজটা ভালো হয় না, এর থেকে লুকায় লুকায় যায়। মানে নাটোর রওনা দিছে, যাওয়ার সময় আল্লাহ আল্লাহ করে যাতে ওই লোকটা সামনে না পড়ে, কারণ ওই লোকটার চেহারা দেখে গেলে ভালো কাজটা হবে না। এই জাতীয় বিশ্বাস মনের ভিতরে লুকায়িত থাকা শিরক, কারণ আমার ওই কাজটা ভালো করার মালিক একমাত্র আল্লাহ। কারো চেহারা দেখে গেলে ভালো মন্দের কিছু নাই, কারো খালি কলসি ভরা কলসি দেখে গেলে ভালো খারাপের কিছু নাই। কিন্তু দেখেন সমাজের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগুলো বিশ্বাস করে। সকালবেলা বাড়ির কোণে একটা পাখি ডাক দিয়ে উঠছে, ঘুম থেকে উঠি কয় আজকে কিন্তু পরিস্থিতি খারাপ। কেন? কয় আজকে সকালবেলায় অগ্নি কোণে একটা পাখি ডাক দিছে, আজকে কারো মৃত্যু হবে, আত্মীয় স্বজন কেউ না কেউ মরে যাবে। তো পাখি জানলো কেমনে মরে যাব? পাখি গায়েব জানে, তাহলে পাখির ক্ষমতায় বিশ্বাস করছেন? পাখি আগে থেকে বলে দিচ্ছে, গায়েব জানে ফেলছে। পাখির এই গায়েব জানার বিশ্বাস করে ফেলা শিরক, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। আসমান জমিনের কোন মাখলুকাত কোন গায়েব জানে না। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা বার বার বলছেন, আল্লাহ ছাড়া আসমান জমিনের কোন গায়েবের এলেম, গায়েবের জ্ঞান আর কারো কাছে নাই। তাহলে পাখি কেমনে গায়েবের জ্ঞান জানে? কি জানে? জানে না। তাহলে পাখির গায়েবের জ্ঞানে বিশ্বাস করার নাম কি? জিন হুজুরের গায়েবের জ্ঞান। যদি শুনে যে অমুক জায়গায় একটা জিন হুজুর বাইর হইছে, আমার মা বোনেরা দলে দলে দৌড় দে জিন হুজুরের কাছে, যাই কয় হুজুর আমার পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, অমুক জায়গায় মিল নাই, আমার ছেলেরা আমার কথা শুনে না, কি হয়েছে দেখেন। জিন হুজুরে কয় তোমার তো এই জাদু করছে, ওই জাদু করছে, এই সমস্যা ওই সমস্যা। জিন হুজুরে জানলো কেমনে? কি বলেন, জিন হুজুরে গায়েবের বিষয় জানার কোন ক্ষমতা আছে? তাহলে জিন হুজুরের এই গায়েবী ক্ষমতায় বিশ্বাস শিরক। এরকম খুঁজে দেখেন এক একটা সমাজের ভিতরে শত শত এরকম অবিশ্বাস কুবিশ্বাস লুকায়িত আছে, আছে না? কত রকমের অবিশ্বাস, এক এক সমাজে এক এক রকম। এক জায়গায় গেছি, বলতেছে সূর্য ডুবার আগে মহিলাদের কাপড় যদি ঘরে না যায় তাহলে ওই ঘরের মধ্যে অলক্ষী লেগে যায়। মানে সূর্য ডুবার সময় মহিলাদের কোনো কাপড় চোপড় সূর্য দেখতে পারবে না, সূর্য ডুবার আগে মহিলারা কাপড় চোপড় ঘরে নিয়ে যাবে, দেখলে অসুবিধা কি? দেখলে ওই ঘরে অলক্ষী লেগে। আচ্ছা, মুসলমানের ঘরে অলক্ষী লক্ষ্মী আসবে কেন? লক্ষ্মী তো যায় হিন্দুর ঘরে, মুসলমানের ঘরে আবার লক্ষ্মী অলক্ষ্মী কি? কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী, আমার ছেলের বটা খুব লক্ষ্মী, আমার স্ত্রীটা খুব লক্ষ্মী, তা আপনার ঘরে লক্ষ্মী আসবো কেন? কে বলেন, মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে? মুসলমানের ঘরে আসবে বরকত, মুসলমানের ঘরে আসবে বরকত, আসবে কোরআন, আসবে সুন্না, আসবে এগুলোর মাধ্যমে বরকত আসবে ঘরের মধ্যে, লক্ষ্মী আসবে না। মুসলমানের ঘরে লক্ষ্মীও আসে না অলক্ষ্মীও আসে না। এই লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস শিরক, কারণ সমস্ত লক্ষ্মী অলক্ষ্মীর মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোন লক্ষ্মী অলক্ষ্মী ঘরে আনবেন না। কি বলেন, আপনারা আনেন কিনা? কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী, কয় আমার ছেলের বোটা এত লক্ষ্মী, ঘরে আসার পরে আমার ধন সম্পদ খালি বাড়তে আছে বাড়তে আছে, কি লক্ষ্মী চলিয়ে আসছে ঘরের মধ্যে, তা লক্ষ্মী আনবেন কোন মুসলমানের ঘরে? মুসলমানের ঘরে কি আসবে? বরকত আসবে। মুসলমানের ঘরে লক্ষ্মী অলক্ষ্মী আসবে না। তাহলে এরকম লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস করা এটা কি শিরক? হাতের মধ্যে আকিক পাথরের আংটি লাগাইছেন, অমুক পাথরের আংটি লাগাইছেন, এই পাথরের এমন পাওয়ার, এই পাথরের পাওয়ারে আপনার সকল বিপদ আপদ দূর হয়ে যাইব, কি এটা পাথরের কোনো ক্ষমতা আছে? আরে এই পাথর তো দূরের কথা, হাজরে আসওয়াদের পাথর যেটার মধ্যে বরকত আছে, হাজরে আসওয়াদের পাথরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চুম্বন দিছেন এবং বরকতের ঘোষণা দিছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন, ও পাথর ইন্নাকা হাজারুন লা তাদুরু ওয়া লা তানফাউ, ও পাথর হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, তুমি কারো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তুমি উপকারেরও মালিক না, ক্ষতিরও মালিক না। ওয়ালাউলা আন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমার নবী যদি তোমার ভিতরে চুম্বন না দিত, আমি ওমর জীবনেও কোনোদিন তোমার ভিতরে চুম্বন দিতাম না, কিন্তু আমি সরাসরি দেখছি আমার নবী তোমার ভিতরে চুম্বন দিছে, এই জন্য আমি চুম্বন দিতেছি। সেই পাথরের ওমর বলতেছে এই কথা, আর আপনি আনি পাথরের আংটি লাগাই, আপনি আবার কইতেছেন এই পাথরে বিপদ আবার সব দূর হয়ে যাবে, শেরেক ঢুকাই ফেলছেন হাতের মধ্যে। আরো এই দেশের বিরাট বক্তা টেলিভিশনে বিজ্ঞাপন দে, পাথরের বিজ্ঞাপন দে, আংটির বিজ্ঞাপন দে, নাউজুবিল্লাহ। আমাদের শেরেক সম্পর্কে তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কত দোকাবাজ, কত প্রতারক, কত দিক থেকে আমাদের ঈমান ধ্বংস করতেছে। এজন্য ভালো করে তাওহীদ বুঝতে হবে, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। কবরের এক নম্বর প্রশ্ন কি? মাশাআল্লাহ, দেখছেন নাটোরের বড়াই গ্রাম পর্যন্ত প্রশ্ন আউট হয়েছে, সবাই পাই গেছে আলহামদুলিল্লাহ। এক নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা, মার রাব্বুকা মানে তোমার রব কে? রব মানে কি? রব মানে যিনি সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তাকে বলা হয় রব। রব মানে যিনি রুবুবিয়তের মালিক, মানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক। এই প্রশ্নটাকে কবরে এক নম্বর প্রশ্ন রাখছে, কারণ দুনিয়াতে আমাকে আপনাকে ঠিক করে নিতে হবে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক করে নিতে হবে। আচ্ছা বলেন আবার, কয় বিশাল এক প্লাবন হয়েছে, এক ঘূর্ণিঝড় হয়েছে, সিডর আসছে, কয় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির কোনো ক্ষমতা আছে নাকি? প্রকৃতি বুঝেন তো, ঝড় তুফানের কোনো ক্ষমতা আছে? সাগরের পানির কোনো ক্ষমতা আছে? নদীর পানির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। বঙ্গোপসাগরের ঢেউগুলো এদিকে বাংলাদেশের এদিকে লাফায় লাফায় আসে, এরকম বাঘের মতো লাফ মেরে আসে, কয় বাংলাদেশের যত মানুষ আছে সব খাই ফেলমু, এরকম করে আসে না? দেখছেন না বঙ্গোপসাগরের পারে কিভাবে লাফায় লাফায় আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে রশি দিয়ে আটকায় রেখেছেন, পিছন দিয়ে আল্লাহ আটকায় রেখেছেন, খুঁটা মেরে রেখেছেন, খবরদার আমার বাংলাদেশের মানুষের উপরে উঠবি না। তাহলে এই সাগরের পানির কোন ক্ষমতা নাই, ক্ষমতা আমার আল্লাহর। আমার আল্লাহ যখন বলবেন পানি উঠে যাও, তখন বঙ্গোপসাগরের সব পানি বাংলাদেশে উঠে যাবে। যেমন নূহ আলাইহিস সালামের যুগে নিচের থেকে চুলার নিচের থেকে ভিতরের থেকে পানি সব উপরে উঠে গেছে, পানি আমাদের নিচেই তো আছে, টিউবওয়েল বসাইলে পানি পাই না? এই পানি তো আল্লাহ আমাদের নিচেই রেখেছে, আল্লাহ শুধু একটু কমান্ড করলে এটাগুলো সব উপরে চলে আসবে। তাহলে আমার আপনার ঘরের মধ্যে বাড়ির মধ্যেই পানি আছে, কিন্তু আল্লাহর হুকুমে এগুলো নিচে আছে, আল্লাহ হুকুম করলে উপরে চলে আসবে। তাহলে প্রকৃতির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। কেউ যদি প্রকৃতির ক্ষমতা বিশ্বাস করে শিরক। আমাদের সমাজে অনেকে প্রকৃতির ক্ষমতা বিশ্বাস করে, এগুলো প্রাকৃতিক নিয়মে হয়, প্রাকৃতিক নিয়মে কিছুই হয় না, প্রকৃতিকে পরিচালনা করে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে সুপারিশের মালিক কে? একমাত্র আল্লাহ। সুপারিশের মালিক এটা আবার কয় না, অনেকে সন্দেহ আছে। কিয়ামতের ময়দানে সুপারিশের মালিক কে? কুল লিল্লাহি শাফাআতু জামিআ। রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, সমস্ত শাফাআতের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শাফাআতের মালিক। কিন্তু আমরা এখন সুপারিশের জন্য কতদিকে দৌড়াই, কত দিকে দৌড়াই, খালি দৌড়াই আর দৌড়াই। কি ভাই এত দৌড়াইতেছেন কেন? কয়রে মিয়া, ওখানে একজন হুজুর পাইছি, এই হুজুরের দলে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। কেমনে নিব? ক ওই হুজুরে কিয়ামতের দিন বাস ভাড়া করবো, ক ওই হুজুরে ট্রেন ভাড়া করবো, ওই হুজুরে জাহাজ ভাড়া করবো, ওই হুজুরে লঞ্চ ভাড়া করবো, ওই হুজুরে টমটম ভাড়া করবো। এক হুজুরে কিয়ামতের ময়দানে এক একটা ভাড়া করবো, এগুলো পাইবো কই কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে এগুলো থাকবো, বাস ট্রাক ট্রেন এগুলো থাকবো, তেগুলো ভাড়া করবো কোথা থেকে? যেই হুজুরে ভাড়া করবো ওই হুজুর জান্নাতে যেতে পারবেন কিনা এই নিশ্চয়তা পাইছে কই? কোথায় নিশ্চয়তা পাইলো যে উনি জান্নাতে যাবো? উনি আগে গেলে না তারপরে অন্যদের নেওয়ার কথা, উনি যাবো কিনা এটারও তো খবর নাই। ওনার হাতে যদি ক্ষমতা থাকতো, উনি যদি অন্য মানুষের জন্য কিছু করতে পারত, তাহলে ওনার কোনোদিন অসুখ বিসুখ হইতো না, হইতো না। ওই হুজুরের অসুখ হই দেখবেন, হুজুর গিয়ে ইউনাইটেড হসপিটালে শুয়ে রয়েছে, অ্যাপোলো হসপিটালে শুয়ে রয়েছে, বড় বড় হসপিটালে শুয়ে রয়েছে। যেই হুজুর নিজের শরীরের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিজের কাছে নাই, ওই হুজুরের কাছে লক্ষ লক্ষ মানুষ যায় তার রোগ ব্যাধি বিপদ আপদ দূর করার জন্য। হুজুরের নিজেরটা নিজে দূর করতে পারে না, আবার আপনারটা দূর করব, কি বলেন? হুজুরের রোগ ব্যাধি হয়নি তো, হুজুর যদি অন্যের রোগ ব্যাধি দূর করতে পারে, অন্যের বিপদ আপদ দূর করতে পারে, হুজুরেরটা দূর করতে পারে না কেন? পারেনি হুজুরে। দুনিয়ার সমস্ত মানুষ চায় তার চুল দাড়ি সাদা না হোক, কালো থাকুক, যুবক থাকুক, চায় না, ওই হুজুরও চায়। আপনি যে হুজুরে সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব, ওই হুজুরও চায় সারা জীবন যুবক থাকুক। কিন্তু হুজুর তো যুবক থাকতে পারে না, চুলও ফাঁকে গেছে, দাড়িও ফাঁকে গেছে। তাহলে হুজুরের শরীরের উপরে হুজুরের বিন্দুমাত্র পাওয়ার নাই। হুজুরের পেট একটা বিশাল হয়ে আছে, হুজুরের পেটটা কমানোর ক্ষমতাও নাই। যেই হুজুর নিজের পেট কমানোর ক্ষমতা নাই, ওই হুজুর আপনারে আমারে কি দিবে? যেই হুজুরে নিজের পেটটা কমাইতে পারে না, সেই হুজুর আবার আপনারে আমারে কি দিবে? কিন্তু আল্লাহর অনেক বান্দাবান্দি বাংলাদেশে বসে আছে যে সুপারিশ করে নিয়ে যাব। শাফাতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, এটা হক, কিন্তু শাফাতের মালিক না। মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার। ও ফাতেমা, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। কারণ কিয়ামতের ময়দানে তুমি যদি ধরা খাও, আমি নবী তোমাকে কিছুই করার মালিক নই। আমি নবীর মেয়ে, মুহাম্মদের মেয়ে, এই কথা বলি তোমার বাঁচাইতে পারবো না। আবু তালেবের মতো লোক তারে আমি বাঁচাইতে পারবো না, আবু জাহেলের মতো লোক, নিজের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ এবং সব আওলাদের রসুল, কি বলেন? আবু জাহেলেরা কিন্তু আওলাদের রসুল, এটা জানেন? ওরা এটাও জানে না। আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, এরা সব কিন্তু আওলাদের রসুল। কোন রাসুলের বংশধর এরা? ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আমার আপনার যিনি আব্বা, আমরা যারে বলি যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সেই ইব্রাহিমের বংশধর এরা সবাই। তাহলে তো নবীর হাতে যদি পাওয়ার থাকতো, ইব্রাহিমের বংশের সব মানুষ শাফাত করে নিয়ে যাইব। কিন্তু পাওয়ার থাকবো? কোনো পাওয়ার নাই, আওলাদের রসুলের কাজ নাই, আওলাদের রসুলই জাহান্নামে যাওয়া লাগবে। আবু জাহেলেরা সবসময় দাবি করতো যে আরে মিয়া, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আমরা ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আমরা নবীর বংশধর। তো বংশধর তো ভালো, বংশধর যদি শেরেক করে নবী বাঁচানোর কোন ক্ষমতা নাই। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ফা ইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর থেকে তোমাকে বাঁচানোর জন্য আমার কোন কিছুই বিন্দুমাত্র ক্ষমতায় নেই, মালিকানায় নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যদি এটা হয়, আমার আপনার হুজুর কি করতে পারবে কিয়ামতের ময়দানে? অনেকে কিন্তু এই আশায় বসে আছে, কয় ট্রেনের ইঞ্জিনের সাথে খুঁজু শুধু লাগাই দিবা, কয় সবগুলা হলো খালি ইঞ্জিন নাই, একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনের সাথে খালি আটকাই দিবা, বাস কিয়ামতের ময়দানে টান মারি সব জান্নাতে নিয়ে যাবো। এরকম অনেকে আটকাই দিয়ে লই যায় যে খালি আটকাই দিলেই বাস টান দিয়ে ইঞ্জিন জান্নাতে নিয়ে যাবো। পুলসারাতের রাস্তাটা এমন কঠিন রাস্তা, যেটার উপরে ট্রেনও চলতে পারে না, বাসও চলতে পারে না, জাহাজও চলতে পারে না, হাঁটিও যাওয়া যায় না, এরকম কঠিন রাস্তা সড়ক যেটার নাম পুলসারাত, জাহান্নামের উপরে নেই। তাহলে বোঝা গেল নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে, শাফাতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন দুই নম্বর সূত্রে, দুই নম্বর সূত্র কি? দুই নম্বর সূত্র হইল এবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কারো জন্য যদি এবাদত করা হয় এটার নাম শিরক। তাহলে এবাদত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। এবাদতের মধ্যে থেকে কয়েকটা এবাদত আমি বলি, যেমন সেজদা, সেজদা একটা গুরুত্বপূর্ণ এবাদত। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহ। আমার আপনার এই কপালের মালিক, আমার আপনার এই সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূর্যকে সাজদা করিও না, চন্দ্রকে সাজদা করিও না, একমাত্র ওই আল্লাহকে সাজদা করো যিনি চন্দ্র সূর্য সমস্ত মাখলুকাত বানাইছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমার ভিতরে এবাদতের তাওহীদ থাকে, এবাদতের তাওহীদ ওয়ালা হইলে একমাত্র আল্লাহকে সাজদা করবা। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ ভাই বোন জীবিত অলিরেও সাজদা করে, মৃত অলিরেও সাজদা করে, দেখছেন কত? দেখবেন রাস্তার আশেপাশে লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে দায় সাজদায় পড়ে রয়েছে, হুজুরের সামনে সাজদায় পড়ে রয়েছে, পড়ে রয়েছে না, ইমান চলে গেছে, শিরক। কারণ আমার এবাদত আল্লাহ ছাড়া আর কেউ পাইতে পারে না। সাজদা করা কি এবাদত? গুরুত্বপূর্ণ একটা এবাদত সাজদা, এত গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায় একমাত্র সাজদার মাধ্যমে। সাজদা যখন করে বান্দা আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায়। তাহলে সেই গুরুত্বপূর্ণ এবাদত সাজদা, এটার মালিক একমাত্র আল্লাহ। যদি অন্য কাউকে সাজদা করেন কি হবে? শিরক হবে। মান্নত করা, মান্নত করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত বুঝেন, বিপদে পড়ছেন, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বললেন আল্লাহ আমার ছেলের অসুখটা ভালো করে দাও, মেয়ের অসুখটা ভালো করে দাও, আমি 10,000 টাকা অমুক জায়গায় দিব, এটার নাম হলো মান্নত। এই মান্নতের মালিককে, কারণ মান্নত একটা এবাদত, এই এবাদতটা শুধু আল্লাহর জন্য আর কারো জন্য করা। তাহলে আপনি 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, কারে দিবেন? আল্লাহ আর কথা কয় না, কয় আল্লাহরে পাবো কই? কারণ আমি আপনি যদি কোন আল্লাহরে দিব, আমি যদি কোন আল্লাহরে পাইবেন কই? এই জন্য বলো না কিছু, এই টাকা দিবেন কারে? আল্লাহকে। এই টাকা দিব কাকে? কেন আল্লাহকে? কারণ আমার আল্লাহ আমার ছেলের বিপদ দূর করছে, আমার আল্লাহ আমার ছেলের অসুখ ভালো করছে, আর কোন শক্তি আর কোন ব্যক্তি অসুখ ভালো করতে পারে না। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, অসুখ হলে একমাত্র আল্লাহ শেফা দান করে। তা আল্লাহ শেফা দান করছে, আরেকজনের দিমু কেন? যে আল্লাহ কাজটা করছে তাকেই দিব, আরেকজনকে দিব কেন? হে কে? এখন মাসকার দিয়ে আল্লাহরে না দিয়ে কইলেন যে অমুক মাজারে দিব, অমুক দরবারে দিব, অমুক জায়গায় দিব, ইমানটা শেরেক। কারণ ওই হুজুরে আপনার কি করছে? ওই হুজুরে কি আপনার ছেলের অসুখ ভালো করছে না? ভালো করছে কে? আল্লাহ। আল্লাহ তো টাকা দিবেন কারে? আল্লাহ। হুজুর যদি খাইতো তাহলে হুজুরের খাওয়াইতাম, হুজুরের যদি মশারির দরকার হইতো মশা কামড়াইলে একটা মশারি কিনে দিতাম, হুজুরের যদি ফল ফলাদি খাইতে মন চাইছে ফল ফলাদি কিনে দিতাম, হুজুরের দুধ খাইতে মন চাইছে দুধ কিনে দিতাম। তো হুজুর দুনিয়া থেকে চলে গেছে, হুজুরের টাকার কি দরকার? দরকার আছে? ওই হুজুরের নাম দিয়ে কত মানুষের গাঁজা খাওয়ার ব্যবস্থা করি আমরা, ওখানে বসে বসে লোকেরা গাঁজা খায় আর আমরা লই যে টাকা দিয়ে আসি যে ভাই আপনারা মিলে সবাই মিলে গাঁজা খান। কবরের মধ্যে মোমবাতি জ্বালায়, মোমবাতির দরকারটা কি? হুজুর কি রাত্রে উঠবো নাকি কবর থেকে? যে উঠলে চোখে দেখবে না, এই জন্য একটু আলো জ্বালাই দিলাম। হুজুরের আলো জ্বালানোর দরকার আছে? হুজুরের মোমবাতির দরকার কি? হুজুরের টাকার দরকার কি? হুজুরের মশারির দরকার কি? এগুলোর দরকার আছে? হুজুরের কবরটাকে এত উঁচু করার দরকার কি? কবর মাটির সাথে লাগি থাকলে অসুবিধা কি? এইভাবে এই টাকাগুলো দিয়ে ইমান হারাচ্ছি আমরা, শেরেক। আপনি মান্নত করবেন একমাত্র আল্লাহর জন্য, তাহলে টাকাটা কোথায় দিবেন? আল্লাহর ঘর আছে আপনার বাড়ির পাশে, আছে না? আল্লাহরে কোথায় পাওয়া যায় বলেন দেখি? আল্লাহকে কোথায় পাবেন? দুনিয়াতে কত মানুষ দেখবেন খালি আল্লাহরে পাওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ভাই এত দৌড়ান কেন? আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহরে পাওয়ার জন্য আপনি এত দূরে দৌড়াবেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য আপনার ঘরের পাশে আল্লাহরে পাইবেন, পাবেন না? ওই হাদিস তো আপনারা সবাই জানেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই, আমায় ক্ষুধার্ত ছিলাম খাওয়াও নাই, পিপাসার্ত ছিলাম পানি দাও নাই। বান্দা বলবে আল্লাহ আপনারে কেমনে দিমু, আপনারে পামু কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বাড়ির পাশে তোমার ঘরের পাশে কত মানুষ অসুস্থ ছিল, তোমার ঘরের পাশে কত মানুষ ক্ষুধার্ত ছিল, তোমার ঘরের পাশে কত মানুষ পিপাসার্ত ছিল, যদি তাদেরকে খাওয়াইতা তাদেরকে পান করাইতা তাদের সেবা করতা, লাওয়াজাত্তাহু ইনদাহুম, ওখানে আমি আল্লাহরে পাইতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে আপনার ঘরের পাশে পাওয়া যায়, বাড়ির পাশে পাওয়া যায়। আল্লাহরে পাওয়ার জন্য দেশে দেশে দৌড়ানো লাগে না। ঘরের পাশে কত অসুস্থ রুগী আছে, আপনি রুগীর সেবা করেন, ওখানে আল্লাহরে পাইবেন। কত ক্ষুধার্ত অভাবী অসহায় মানুষ আছে, তাদের সেবা করেন, আল্লাহরে পাইবেন। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমার ঘরের পাশেই আছে, আল্লাহর ঘর আছে, আল্লাহর বাড়ি আমার ঘরের পাশে। তো যার বাড়ি আপনার ঘরের পাশে, হেরে পাওয়ার জন্য অন্য জায়গায় দৌড়ানো লাগে নি, কি বলেন? কয় অমুক চেয়ারম্যান সাহেবের বাড়ি ধরেন, বা উপজেলা চেয়ারম্যান যিনি উনার বাড়ি আপনাদের গ্রামে, তাহলে আপনারা কি দেশে দেশে দৌড়ানো লাগবো চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার জন্য? অন্য গ্রামের মানুষ দৌড়াইবো, আপনারা তো আপনাদের গ্রামে চেয়ারম্যান সাহেব, সকালে বের হইলে দেখা হইব, বের হইলে সালাম বিনিময় হইব, আপনাদের ঘরের পাশে চেয়ারম্যান সাহেবের বাড়ি, আল্লাহর বাড়ি আপনার ঘরের পাশে, আপনি দেশে দেশে আল্লাহরে খোঁজার জন্য দৌড়ানো লাগবো, কি বলেন? কারণ আল্লাহর বাড়ি তো আপনার ঘরের পাশে, বাইতুল্লাহ, মসজিদ গুলা কি আল্লাহর ঘর? তাহলে আপনি আল্লাহর ঘরে দেন, মসজিদ গুলা আল্লাহর ঘর, মাদ্রাসা গুলা কার ঘর? এই জায়গায় গন্ডগোল, রাসুলের ঘর নামে পৃথিবীতে কোনো ঘর নাই, মাদ্রাসা গুলো আল্লাহর ঘর, মাদ্রাসা গুলা এখানে আল্লাহর দিন শেখানো হয়, এগুলো আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর মসজিদ আছে, আল্লাহর ঘর মাদ্রাসা আছে, এগুলার মধ্যে আপনি খরচ করেন, এগুলার মধ্যে দেন। আপনি এগুলার মধ্যে না দিয়ে আল্লাহর ওলি মারা গেছে সেখানে যে টাকা দিতেছেন, গরু দিতেছেন, ছাগল দিতেছেন, মহিষ দিতেছেন, হুজুরে এগুলো খাইব নাকি? গরু মহিষ খাবার লোক আপনার গ্রামে নাই মনে হয়, এই গ্রামের কেউ গরু মহিষ ছাগল খায় না, এই জন্য হুজুরের দিয়ে আসতেছেন নাকি? হ্যাঁ, এই জন্য গরু ছাগল খাওয়াইতে চান, এখানে জবাই করে খাওয়াই দেন সব। আপনি গরু ছাগল লই বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার নাই, ইমান হারাইয়েন না। এই জন্য আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, মান্নত একটা আবাদত, এই আবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। দোয়া করা একটা গুরুত্বপূর্ণ আবাদত, দোয়া, দোয়া তো বুঝেন জি, দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, কোনো কিছু চাওয়া, এটার নাম কি? দোয়া। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্ত হয়, মনে কষ্ট পায়, আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি। সুবহানাল্লাহ, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। বরং না চাইলে চুপ করে ঘুমায় রেছেন, বান্দা চায় না কেন, আল্লাহ প্রথম আকাশে নামি চলে আসে। আমার বান্দারা বসে রয়েছে কেন, ঘুমায় রয়েছে কেন, আমি আল্লাহ চলে আসছি প্রথম আকাশে। শেষ রাত্রিতে আসে আল্লাহ কি কয়, আমি আল্লাহ ক্ষমা করার জন্য এসে গেছি, ক্ষমা করে দিব, আমি আল্লাহ তওবা কবুল করার জন্য আসছি, তওবা কবুল করব, কি ছাওয়ার আছে চেয়ে ফেলো আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য হাজির। তাহলে দোয়া করতে হবে কার কাছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আমার আপনার ছেলে মেয়ে দরকার, কার কাছে চাইতে হবে, একমাত্র আল্লাহর কাছে। ছেলে মেয়ে চাওয়ার জন্য যদি অন্য জায়গা যান, শেরেক, ইমান চলে যাবে। আল্লাহর ওলি কি আপনার ছেলে মেয়ে দিতে পারে নাকি, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনার গাড়ি কিনছেন, নতুন গাড়ি, নতুন গাড়ি কিনে গাড়ি এটা কোথায় লিয়ে যাবেন। আমাদের দেশে অনেকে নতুন গাড়ি কিনে সিলেটে দৌড় দে, চট্টগ্রামে দৌড় দে, বিভিন্ন জায়গায় নতুন গাড়ি এটা দৌড় দে, দৌড় দে কেন। আমি অনেককে জিজ্ঞাসা করলাম যে ভাই নতুন গাড়ি কিনছেন, গাড়ি এটা লয়ে সিলেট যাচ্ছেন কেন, কয় আল্লাহর ওলিরে দেখাই আসতেছি যাতে আমার এই গাড়িটা আল্লাহর ওলি দেখে রাখে, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আল্লাহর ওলি নিজের খবর নাই, আপনার গাড়ি দেখবো কোথা থেকে। দেখেন মানুষের বুঝ, মানুষের মেধা, মানুষের চিন্তা, মানুষের বিবেক দুইয়ে দুইয়ে চার, এটা বুঝে না, কয় দুইয়ে দুইয়ে পাঁচ। আল্লাহর উনি দুনিয়া থেকে চলে গেছেন, উনি কেমনে আপনার গাড়ি দেখে রাখে। যদি বিশ্বাস করেন কবরের থেকে আমার গাড়ি দেখে রাখব, আমার গাড়িকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিব, তাহলে শেরেক, ইমান নাই। আপনার গাড়ি দেখে রাখার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে দোয়া করে বলবেন, রাব্বুল আলামিন আমি একটা নতুন গাড়ি কিনছি, আমার গাড়িটার মধ্যে আপনি বরকত দান করবেন, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আপনি রক্ষা করবেন, আপনি আমার গাড়িটা দেখে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বাইরে হইতেন তখন একটা দোয়া পড়তেন, দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহাল। হে আল্লাহ, আমার এই সফরে আপনি হইবেন আমার বন্ধু, আপনি হইবেন আমার সাথী, ওয়াল খলিফাতু ফিল আহাল, আমার আহালের জন্য আপনারে আমার খলিফা বানাই গেলাম। কারে খলিফা বানাই গেছি, আল্লাহ আমার বাড়িতে আমার আহালের খলিফা, মানে আমার অবর্তমানে আমার পরিবারকে দেখবে কে, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার পরিবার দেখে রাখার জন্য রেখে গেলাম কারে, আল্লাহরে। অনেকে কয় মানুষ আল্লাহর খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছেন আল্লাহ মানুষের খলিফা, কি বলেন। এই দোয়ার মধ্যে বলতেছে যে আনতা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহাল, হে আল্লাহ আপনি আমার আহালের মধ্যে আপনাকে খলিফা বানাই গেলাম, অর্থাৎ আমার অবর্তমানে আমার পরিবারকে আমার আহালকে আপনি দেখবেন, দেখাশোনা করবেন। তাহলে আমার গাড়ি দেখাশোনা করতে পারে কে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে দিবেন তাওহীদ, অন্যের দায়িত্বে দিবেন শিরক। এরকম ইবাদতের ক্ষেত্রে শিরক, অসংখ্য শিরক সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। আজকে সারা রাতে যদি শিরকের বর্ণনা দিই আমাদের দেশের, তাহলে শিরকের বর্ণনা শেষ হবে না। এজন্য আপনারা সূত্র শিখাই দিলাম, আল্লাহর ক্ষমতার একচ্ছত্র মালিকানার মধ্যে আর কারো ভাগ বসাবেন না, আল্লাহর একচ্ছত্র ইবাদতের মধ্যে আর কারো ভাগ বসাবেন না। ভাগ বসাইলে শিরক, আর শুধু আল্লাহর জন্য হলে তাওহীদ, তাওহীদটা নিয়ে যাবেন, আমলে গন্ডগোল হলেও আল্লাহ জান্নাত দিবেন। তাওহীদ নাই, আমল সব ঠিক আছে, জান্নাত পাবেন না। আজকে আমাদের ইমানের খবর নাই, আমল লয়ে মারামারি, ইমান নিয়ে কোনো চিন্তা নাই, ইমান আছে কি নাই খবরে নাই, ইমান আছে নি আপনাদের, বলেন দেখি ইমান আছে, সবাই কয় না, অনেকে মনে হয় নাই, সন্দেহে আছে, আছে কি নেই। আপনাদের ইমান আছে? আচ্ছা, এখানে আল্লাহর ওলি কে কে আছেন দেখি। আলহামদুলিল্লাহ কয়েকজন পাওয়া গেছে, আর বাকিরা আল্লাহর ওলি হইতে পারে নাই। আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর ওলি, মাশাআল্লাহ, আল্লাহর ওলিদের মজলিস। আসলে এখানে যারা আছে সবাই তো আল্লাহর ওলি, কি বলেন? সবাই আল্লাহর ওলি না? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন দুনিয়ার সমস্ত ইমানদারদের ওয়ালি। ওয়ালি মানে কি? বন্ধু। সমস্ত ইমানদার আল্লাহর ওলি। তা আপনারা ইমানদার না মনে হয় নাকি? যদি ইমানদার হন, যদি মুমিন হন, অবশ্যই আপনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহ কয় তোমরা আমার বন্ধু, বন্ধু কয় না না খবরদার, আমি কিন্তু আল্লাহর বন্ধু না। আরে বন্ধুর অবস্থা কি দেখছেন? আল্লাহ কয় এই মজলিসে যতজন আছে এই মাহফিলে এরা সব আমার ওলি, আমার বন্ধু। আর বন্ধুরা কয় না না খবরদার, খবরদার, আমি কিন্তু আল্লাহর বন্ধু না। রাজি হয় না আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর বন্ধুরা জানে না আল্লাহ যে তাদের সাথে বন্ধুত্ব করছে, এই খবরে নাই। আল্লাহর সাথে যদি বন্ধুত্ব না থাকে, ইমান আনছি কেমনে আল্লাহর উপরে? ইমান আনাটাই আল্লাহর বন্ধুত্বের প্রমাণ, বেলায়েতের প্রমাণ। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবারে লিখছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। তবে ওলিদের তারতম্য হইল যিনি যত বেশি কোরআনের এত্তেবা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করেন, তার মর্যাদা তত বেশি। মানে বেলায়েতের মধ্যে উপরে আর নিচে আছে, কম আর বেশি আছে, কিন্তু আমভাবে কমন ভাবে সবাই আল্লাহর ওলি। এজন্য সবসময় নিজেকে আল্লাহর বন্ধু মনে করবেন, আল্লাহর ওলি মনে করবেন। কিন্তু আমরা ওলির ভুল কনসেপ্ট দিয়ে কিছু মানুষের ওলি বানাইছি, আর বাকিরা সারা জীবন যত আমল করবেন ওলি কোফালে জুটবে না। আর ওই বংশে যদি জন্মগ্রহণ করেন, লেখাপড়াও জানা লাগবে না, এলেমও লাগবে না, আমলও লাগবে না, কিচ্ছু লাগবে না, যেহেতু ওই বংশে জন্মগ্রহণ করছেন, আপনি মাদার জাত ওলি, মানে জন্মগত ওলি হয়ে গেছেন। আরেকজন ওই বংশে জন্মগ্রহণ করে নাই অন্য বংশে, সে সারা জীবন যত আমল করুক, যত বড় আলেম হোক, আল্লাহর ওলি হইতে পারে না। মানে হিন্দুয়ানি বংশের দ্বারা, হিন্দুদের বংশে আপনি যদি ব্রাহ্মণের ঘরে হন, লেখাপড়া না জানলেও, কিচ্ছু না জানলেও আপনি ব্রাহ্মণ। আর যদি শূদ্রর ঘরে হন, যত কিছু জানেন তাও আপনি শূদ্র। এরকম সিস্টেম কিন্তু ইসলামের মধ্যে ঢুকে গেছে, ঢুকছে না? আমার কথাটা বুঝতে পারছেন? দেখবেন ফিসাই হুজুরের বংশে জন্মগ্রহণ করছে, এলেম কালাম না থাকুক, আমল না থাকুক, কিচ্ছু না থাকুক, তাও সে আল্লাহর ওলি। আরেকজন অন্য বংশে জন্মগ্রহণ করছেন, অনেক বড় আলেম, অনেক বড় দিনদার, কিন্তু কেয়ামত পর্যন্ত ওলি হইতে পারে না। কি বলেন? হেরে আমরা আল্লাহর ওলি বলি না? ওই হুজুরের ছেলে, হুজুরের নাতি, হুজুরের বংশের বাস, বংশের হওয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। ইসলাম এই জাতীয় গদ্দিনিশীন সিস্টেম ইসলামের ভিতরে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালের আগে বলে গেছেন, খবরদার উম্মতে মুসলিমার কাছে আমার আবেদন, আবদুল্লাহ বিন ওমরকে কেউ খলিফা বানাইবে না, আমার ছেলে আবদুল্লাহ বিন ওমরকে কেউ খলিফা বানাইবে না। যদিও আমার ছেলে খলিফা হওয়ার যোগ্য, আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য, কিন্তু আমি ওমরের ছেলেকে যদি খলিফা বানাও, কিয়ামত পর্যন্ত মুসলিমদের কাছে নজির হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব মারা যাওয়ার পরে ওমর ইবনে খাত্তাবের ছেলেকে খলিফা বানানো হয়েছে, তবে খলিফা বানানোর ব্যাপারে পরামর্শ নিবা, কারে খলিফা বানানো যায় এটা পরামর্শ নিবা, আবদুল্লাহ বিন ওমরের থেকে তবে আবদুল্লাহ বিন ওমরের বানাইও না। আল্লাহু আকবার। দেখেন যে আবদুল্লাহ বিন ওমরের মতো যোগ্য সাহাবী, খলিফা হওয়ার মতো যোগ্য, ওমর নসিহত করে গেলেন, সবাই ওসিহত করে গেলেন, খবরদার আমার ছেলেরে তোমরা খলিফা বানাইবে না। কিন্তু এখন দেখা যায় ছেলে অযোগ্য হইলেও আল্লাহর ওলি, আরেকজন বড় আলেম, দিনদার, মুত্তাকিন, সালেহিন, তাও ওলি কোপালে জুটে না। মনে হইতেছে ওলির আল্লাপাক দলিল নামা দিয়ে দিছেন এই বংশের মধ্যে, আর বাহিরে যাইতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা বেলায়েতের কনসেপ্ট ক্লিয়ার করেন, বেলায়েতে হওয়ার জন্য ওলি হওয়ার জন্য কোন বংশ জন্মগ্রহণ করা জরুরি না। আপনি একেবারে একজন দিন মজুর ভাইয়ের বংশ জন্মগ্রহণ করেন, একজন রিক্সা চালক ভাইয়ের বংশ জন্মগ্রহণ করেন, আপনি ইমান আর তাকওয়া ঠিক করলে আপনি আল্লাহর ওলি। আল্লাহর কাছে কোন বংশের কোন গোত্রের জন্মগ্রহণ করছেন এটা মুখ্য বিষয় না, আল্লাহর কাছে মুখ্য বিষয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহর কাছে সম্মানিত ওই মানুষ যার তাকওয়া বেশি। গরিব মানুষ ভালো বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু তাকওয়াবান, আল্লাহর কাছে লোকটা অনেক সম্মানিত। আরেকজনের অনেক কিছু আছে কিন্তু তাকওয়া নাই, অনেক বড় আলেম তাকওয়া নাই, আল্লাহর কাছে দুই আনা দামও নাই। তাকওয়াটার হইল আল্লাহর কাছে মূল্য বেশি। এই জন্য তাকওয়া থাকলে যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। আমার ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, মূল কথা হলো আমাদের ইমানটাকে শেরেক মুক্ত তাওহীদি ইমান করতে হবে, ইমানটা নিয়ে কবরে যাইতে হবে। ইমানকে দুনিয়াতে রাখি যাবেন না নিয়ে যাবেন? সবাই মনে আর নিয়ে যাবেন না, ছেলে মেয়েদেরকে দিয়ে যাবেন নাকি? ছেলে মেয়েদেরকে না দিয়ে গেলে তারা ইমানদার ইমান পাবে কই? এই জন্য কবরে যাওয়ার সময় রেখে যাবেন, নিয়ে যাইতে হবে। এই জন্য তো জানাজার মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে আমাকে বাঁচাই রাখিও, যখন মৃত্যু দিবা তখন ইমানের সাথে মৃত্যু দিও। ইমানটা নিয়ে কবরে যাইতে চাই সবাই, কি বলেন? কারণ ইমান যদি রাখি যান জান্নাত পাইবেন না, এজন্য ইমান দুনিয়াতে রাখি যাওয়া যাবে না। কবরে যাওয়ার সময় ইমানকে সাথে করে কবরে নিয়ে যাইতে হবে, সব ঘাটিতে সব জায়গায় ইমানটা সাথে রাখতে হবে। জান্নাতে পৌঁছার আগে আরো কঠিন কঠিন 7টা ঘাঁটি আছে, এই সব ঘাঁটিতে ইমান সাথে রাখতে হবে। এই জন্য ইমানটা মহামূল্যবান দামি জিনিস, এই জন্য ইমানের কদর করা লাগবে। আচ্ছা, ইমানের ব্যাপারে আমি আপনাদের একটা পরীক্ষা করে নিই, এটা দিয়ে ক্লাস শেষ করবো, আপনাদের ইমানটা ঠিক আছে কিনা একটু দেখে নিন। আগে আপনারা বলছেন ইমান বেশি জরুরি না আমল বেশি জরুরি, কোনটা বেশি জরুরি বলেন? দুটাই দরকার, তবে আগে কোনটা পরে কোনটা? আগে ইমান পরে আমল, তাহলে গুরুত্ব বেশি কোনটা? ইমান আছে আমল নাই জান্নাতে যাইব না, প্রথমে যাইব না, কিন্তু পরে হইলেও তো এক সময় যাইব। কিন্তু ইমান নাই আমল আছে, কোনোদিনও যাবে না। তাহলে ইমানের গুরুত্ব আমলের চাইতে অনেক অনেক বেশি। আচ্ছা, এবার বলেন ওজুরতে কয় ফরজ? মাশাআল্লাহ, নামাজের কয় ফরজ? আরকান আহকাম কয় ফরজ? মাশাআল্লাহ, ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ওরে, এই দেশে নামাজ নামাজও মনে ভাঙে না, অজুও ভাঙে না মানে। অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ 19টি। আচ্ছা, এবার বলেন ইমানের আরকান আহকাম কয়টি? ইমানের আরকান আহকাম, আগে তো বলছেন নামাজের আরকান আহকাম 13 ফরজ, এবার ইমানের আরকান আহকাম বলেন। অজু ভঙ্গের কারণ বলছেন 7টা, নামাজ ভঙ্গের কারণ বলছেন 19টা, এবার ইমান ভঙ্গের কারণ কয়টা বলেন? তাহলে আগে ইমান শিখা দরকার না অজু শিখা দরকার? আগে ইমান শিখা দরকার না নামাজ শিখা দরকার? ব্যাংকে গেছেন অ্যাকাউন্টে করেন নাই, প্রতিদিন টাকা নিয়ে নিয়ে ম্যানেজার সাহেবের দিয়ে আসেন, কয়দিন পরে ম্যানেজার সাহেব বদলি হয়ে চলে গেছে, আপনি বললেন আমি ব্যাংকে 10 লাখ টাকা জমা দিছি, টাকা তুলতে গেছেন টাকা পাইবেন? টাকা তো ম্যানেজার সাহেবের পকেটে গেছে, আপনি তো ব্যাংকে অ্যাকাউন্টে খোলেন নাই, আগে অ্যাকাউন্ট খুলি পরে না টাকা জমা দিবেন, অ্যাকাউন্টে নাই। আপনি ইমানে এখনো ঠিক করেন নাই, আমল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছেন। আগে অ্যাকাউন্ট ঠিক করেন, তারপরে আমল করবেন, অ্যাকাউন্টে জমা হবে, অ্যাকাউন্টে নাই। তাহলে আমলের আগে, নামাজের আগে, ওজুর আগে ইমান ঠিক করতে হবে। তাহলে ইমানের চারটা জিনিস শেখা লাগবে। কি কি জিনিস? এক নম্বরে শিখতে হবে ইমানের উসুল কয়টি শিখতে হবে ভালো করে, উসুলুল ইমান শিখতে হবে। এই বছর পড়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক কোনোদিন বাসায় রাখলে আরেকবার পড়া নিব ইনশাআল্লাহ। কে রাজি আছেন? এক বছরের পড়া ইমানের উসুল শিখবেন। উসুল ইমানের উসুলের উপরে অনেক বাংলায় বর্তমানে বাংলায়ও বই আছে, আরবি ভাষায় অনেকগুলো বড় বড় বই আছে, ইংলিশেও বই আছে। ইমানের উসুল তিনটা, কবরের যে তিনটা প্রশ্ন, এই তিনটা হলো ইমানের তিনটা উসুল। এই উসুলগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইমান আনতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। এজন্য এগুলো শিখবেন ভালো করে। ইমানের আরকান আহকাম শিখবেন। ইমানে মজমাল আছে না? মজমাল ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আহকাম আরকান কবুল করলাম। বলতেছি না আমরা যে ইমানের সকল আহকাম আরকান কবুল করলাম, কোন আহকাম কোন আরকান কবুল করছি এটাই তো জানি না। ইমানের নয়টা আহকাম আছে, ছয়টা আরকান আছে, নয় ছয় কত? পনেরোটা। এই পনেরোটা ইমানের আহকাম আর আরকান শিখবেন। অজু ভঙ্গের কারণ বলছেন সাতটা, নামাজ ভঙ্গের কারণ বলছেন সাতটা, ইমান ভঙ্গের কারণ হলো দশটা। ইমান ভঙ্গের কারণ কয়টা? দশটা। ইমান ভঙ্গের কারণ যদি না জানেন তো নামাজ না পড়লেও আপনার ইমান থাকবো। কয়ারে আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান খুব শক্ত। নামাজ নাই, ইমান শক্ত আছে। কারণ কি? আল্লাহর কোন বান্দা যদি অজু ভঙ্গের কারণ না জানে, আল্লাহর এই বান্দা জীবনে একবার অজু করলে মৃত্যু পর্যন্ত আর অজু করা লাগবে না। অজু ভঙ্গের কারণ জানে না ধরেন, তাহলে উনি একবার অজু করলে জীবনে আর অজু ভাঙবে না। ফজরের নামাজের অজু করছে, একই অজুদি জোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে, কি ব্যাপার? সাসা আপনি আর অজু করলেন না যে কমিয়া ফজরও অজু করছি না, আপনি যে মাঝখান দিয়ে টয়লেটে গেছেন এতবার, টয়লেটে না গেছি আমার ওজুর কি হয়েছে? টয়লেটে আমি এতবার গেছি আমার ওজু স্ট্রং, ওজু মজবুত, টয়লেটে গেছি আমার কি হয়েছে? আচ্ছা এশার নামাজের ওজু করে ঘুমাইছে, ফজরের সময় আর ওজু করে নাই, মসজিদে চলে আসছে, কি ব্যাপার চাষা? সকালে ওজু করেন না কেন? এশার নামাজে করছি না। তো চাষা আপনি যে রাত্রে ঘুমাইছেন, তো ঘুমাইলে কি হবে? আমার ওজু মজবুত, আমার ওজু কিন্তু খুব স্ট্রং আছে, ঘুমাইছি না, ঘুমাইলে অসুবিধা কি? কারণ সাসা জানে না যে ঘুমাইলে অজু ভাঙ্গি যায়, প্রস্রাব পায়খানা করলে অজু ভাঙ্গি যায়, এটা জানে না। তাহলে কোন ব্যক্তি যদি অজু ভঙ্গের কারণ না জানে, তাহলে এই আল্লাহর বান্দা জীবনে একবার অজু করলে আর কোনোদিন অজু যাবে না। ঠিক একইভাবে ইমান ভঙ্গের কারণ যদি কোনো ব্যক্তি না জানে, জীবনে একবার অজু করলে, একবার ইমান আনলে মৃত্যু পর্যন্ত আর ইমান যায় না। এই জন্য বাংলাদেশে অজু ভঙ্গ হয়েছে এরকম মানুষ দেখা যায়, নামাজ বাইকছে দেখা যায়, ইমান বাইকছে, এইরকম মানুষ পুরা বাংলাদেশে দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না। শুনছেন কোনোদিন যে নাটোরের অমুক লোকের ইমান ভাঙ্গি গেছে? শুনছেন? কথা কয় না, কিন্তু অজু বাইকছে তো দেখছেন, মসজিদে নামাজ পড়তেছে, একজন ভাই হঠাৎ করে বাইরে যেতেছে, তার অর্থ হলো তার এই ভাইয়ের অজু ভেঙে গেছে, এই জন্য বাইরে গেছে। মাঝে মাঝে ইমাম সাহেব ভুল করে নামাজ ভাঙ্গি যায়, নামাজ ভাঙ্গে না। তাহলে এই নাটোরে অজুও ভাঙ্গে, নামাজও ভাঙ্গে, রোজাও ভাঙ্গে, কিন্তু কোনোদিন ইমান ভাঙতে শুনছেন নি যে অমুক ভাইয়ের, এই অমুক গ্রামে একজন ভাইয়ের কিন্তু ইমান ভাঙ্গে গেছে, এই খবর কোনোদিন পাইছেন? কারণ কি? ইমান ভাঙ্গে না কেন? ইমান ভাঙ্গার কারণে জানে না, এই জন্য তো আর ইমান ভাঙ্গে না। এই জন্য একবার ইমান যে আনছে আর আর সারা জীবন ইমান ভাঙ্গে না, এই জন্য নামাজ পড়ে না তাও কয় ইমান আছে, কারণ সে তো ইমানের খবর রাখে না। ইমান কি জিনিস? যেই ইমান একজন মানুষকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, ওই ইমান আল্লাহর ওই বান্দাকে জান্নাতেও নিতে পারে না। আপনার ইমান আপনাকে জান্নাতে নিতে পারবে কিনা এটা পরীক্ষা করে ফেলবেন আপনি ঘরে বসেই। ফজরের আজান শোনার পরে আপনার ইমান আপনাকে টেনে ঘুম থেকে তুলে ফেলবে। রাত্রে ঘুমানোর সময় বাচ্চা মারে বলতেছে, আম্মা রাত্রে যখন ঘুমাবো আমার টয়লেটে যাওয়ার দরকার হইলে আমাকে একটু ডাকে দিবেন। বাচ্চা মারে কয় কয়, আম্মা রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয় আমার একটু ডাকে দিয়েন। তো মা কি কয়, বাবারে তোমারে ডাকে দেওয়া লাগবে না, তোমার টয়লেটেই তোমারে রাত্রে জাগাই ফেলবো, তুলে ফেলবো টয়লেটে, এমন তোলা তুলবো তুমি দিনের তুমি রাত্রে জিনের ভয়ে ভূতের ভয়ে বাইর হও না, কিন্তু টয়লেটের দরকার হইলে জিন ভূত সব বাদ দিয়ে দৌড় দিবা, এমন তোলা তুলবো তোমারে। তাহলে মায়ও তোলা লাগে না, বাপেও তোলা লাগে না, নিজের টয়লেটে নিজেরে তোলে। আল্লাহর কোন বান্দার ভিতরে যদি ইমান থাকে, ওই ইমানের খোরাক ইমানের গ্রাণ আসতে থাকে মসজিদ থেকে। মসজিদের মাইকে যখন ঘোষণা হয় হাইয়া আলাসসালাহ, হাইয়া আলাসসালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ব্যক্তির অন্তরে ইমান আছে, ভিতরে ইমান আছে, এই ঘোষণা আসার সাথে সাথে ইমান আর ঘুমাই থাকতে পারে না, কারণ ইমানের গ্রাণ আসতেছে মসজিদ থেকে। ওই ইমানে আল্লাহর বান্দারে টান মারি তুলি ফেলায়, যত শীত যত বৃষ্টি যত কুয়াশা যত অন্ধকার যাই হোক না কেন, ইমানে টান মারি তুলি ফেলায়, ইমানের টানে ঘুমাইতে পারে না। যদি পজরের আজান হয়েছে ইমানের টানে নাই, জামাত হয়ে গেছে তারপরেও টানে নাই, সূর্য উঠে গেছে তারপরেও ইমানের টানে নাই, নিশ্চিত বুঝে নিবেন আপনার ইমানটা অসুস্থ হয়ে গেছে, আপনার ইমানটা রোগাক্রান্ত হয়ে গেছে, আপনার ইমান প্যারালাইজড হয়ে গেছে। যেই ইমান আপনাকে দশ গজ বিশ গজ একশো গজ ধরে মসজিদ পর্যন্ত টানিয়ে আনতে পারে নাই, ওই ইমান আপনাকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর জান্নাত পর্যন্ত টানে নিতে পারবে না, আল্লাহর জান্নাতে এই ইমানে নিতে পারবে না। এই ইমান এত দুর্বল যে ইমান শুয়ে গেছে আর উঠতেই পারে না। রোগী যখন একবারে শুয়ে যায় আর বসতেই পারে না, তার তৈলি রোগী বাঁচার সম্ভাবনা নাই। ইমান একবারে শুয়ে গেছে, বিছানায় লেগে গেছে, সোজা হইতে পারে না। এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যেতে হলে শক্ত ইমান লাগে। কারণ একটু আগে বলছি পুলসারাত যেটা, এটা দিয়ে বাসও চলে না, ট্রেনও চলে না, তারপরে গাড়িও চলে না, সিএনজিও চলে না, কিচ্ছু চলে না। তো পার হইবেন কেমনি, হাঁটি হাঁটি পার হইবেন? এটা পার হওয়ার জন্য যেটা লাগবো খুব শক্তিশালী ইমান লাগবো। ইমান যার যত বেশি পাওয়ারফুল সে তত দ্রুত গতিতে পার হইব, ইমান দিয়ে পার হওয়া লাগবো। তো যে ইমানে টানি মসজিদে আনতে পারে না, সেই ইমানে ফুলসেরা টান দিব, অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। তোমার ভিতরে ইমান কতটুকু আছে, প্রতিদিন এশার নামাজের সময় ফজরের নামাজের সময় মাফি ফেলবা। জ্বর মাফি না, আমরা থার্মোমিটার দিয়ে, প্রেশার মাফি প্রেশারের মেশিন দিয়ে, ডায়াবেটিস মাফি ডায়াবেটিসের মেশিন দিয়ে সব মাফা যায়, ইমানও মাফা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রতিদিন ইমানটা মাফি ফেলবা। যদি তুমি এশারের জামাতে ফজরের জামাতে হাজির হইতে পারো, মনে করবে ইমানটা এখনো আছে। ফজরের জামাতে এশার জামাতে হাজির হইতে পারো নাই, মনে করবে আমার ইমানের ভিতরে মুনাফেকি ঢুকে গেছে, আমি মুনাফেক হয়ে গেছি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমানটা নিয়ে চিন্তা গবেষণা করি, ইমান নিয়ে লেখাপড়া করি, ইমান বোঝার চেষ্টা করি, ইমানটা মূল্যবান সম্পদকে পরিচর্যা করি, ইমান নিয়ে যাতে মরতে পারি, ইমান নিয়ে কবরে যাইতে পারি, ইমান নিয়ে হাশরের ময়দানে দাঁড়াইতে পারি, ইমান নিয়ে জান্নাতে যাইতে পারি। আজকে ইমানের খবর নাই, খালি আমল নিয়ে মারামারি, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো এটা লয়ে মারামারি। আরে মিয়া ইমানে ঠিক নাই, হাত এখানে বাঁধলে কি এখানে বাঁধলে কি, কি বলেন? ইমানে ঠিক নাই, আপনি হাত এখানে বাঁধছেন আর মাথার উপরে বাঁধছেন বা হাত বাঁধেন নাই, ইমানের সব ইমানে নাই, এগুলো কোনো কাজে আসবে না। আগে ইমান ঠিক করতে হবে। ইমান ইমান নিয়ে কোনো ঝগড়া নাই, মারামারি নাই। মারামারি কি নিয়ে? হাত বাঁধালে মারামারি, আমিন সশব্দ করবো না নিঃশব্দ করবো এটা লয় মারামারি, তারাবির নামাজ বিশ রাকাত পড়বো না আট রাকাত পড়বো এটা লয় মারামারি, ফজরের নামাজ পড়ে না এটার খবর নাই, তারাবির নামাজ দিয়ে মারামারি করে নাউজুবিল্লাহ। যেই দেশে ফজরের নামাজের খবর নাই সেই দেশে তারাবিলে ঝগড়া করে, তারাবিলে মারামারি করে। তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে জাহান্নামে যাবে না, ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাবে এই ব্যাপারে সন্দেহ নাই। ফজরের নামাজ দুই রাকাত পড়ে নাই এটার কারণে সে জাহান্নামে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন লোক তারাবি একদিনও পড়ে নাই, এই লোক জাহান্নামে যাইব কয় না? এরা মনে করে মানে তারাবি না পড়লেও জাহান্নামে যাইব নাকি? বলে হুজুর এবার এত সহজ করে দিচ্ছেন, আর একদিনও মসজিদে পাইবেন না, এবার রমজান মাসে আর তারাবিতে পাওয়া যাবে না, কারণ বলে দিচ্ছেন তারাবি না পড়লে জাহান্নামে যাবে না। তারাবি পড়িয়েন না তাও ফজর পড়েন আগে, যান তারাবি সহজ করে দিছি, তারাবি পড়ার দরকার নাই। আপনি ফজরে পড়েন না, আপনার তারাবির দাম আছে নাকি? কি বলেন? নিজের বাপেরে সালাম দেয় না, ওই রাস্তাঘাটে সবাই ধরে ধরে সালাম দেয়, তো এই সালামের দরকার নাই, আগে বাপেরে সালাম দেন, মারে সালাম দেন। কি বলেন? আগে নিজের মা বাপের খবর লন, তারপরে অন্যদিকে খবর। আগে ফজরের নামাজ নিশ্চিত করেন, তারপরে তারাবি পড়িয়েন, কারণ ফজরের খবর নাই তারাবি বিশ্বকাত পড়বো না আটটাকাত পড়বো, এটা ঝগড়া করে বাংলাদেশে। যে দেশের 90% মুসলমান 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই দেশে তারাবি নিয়ে ঝগড়া করা হাস্যকর ব্যাপার। আপনার ওই যে ইরাকের লোকেরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলছে, সেখানকার লোকেরা সেই সময় মাসালা জিজ্ঞেস করে নাই। পরে একদিন ইরাক থেকে এক মাসালা আসছে, মশা মারলে কাপড়া কি দেওয়া লাগব। তখন একজন প্রখ্যাত ইমাম বলছিলেন যে যেই দেশের লোকেরা রাসুলের নাতি আহলে বাইতের সদস্য হুসাইনকে মারি ফেলার সময় কি কাপড়া দেওয়া লাগবে এই মাসালা জিজ্ঞেস করে নাই, আর এখন আসি আমাকে জিজ্ঞেস করে মশা মারলে কি কাপড়া লাগবে। অর্থাৎ হোসাইনকে মারলে রাসুলের আহলে বায়াত মারলে কাপড়া লাগে না, মশা মারলে কাপড়া লাগে। জাতির অবস্থা হয়েছে এমন, ফজরের নামাজ পড়ে না এটার কোনো খবর নাই, কিন্তু ঈদের নামাজ পড়ে নাই এটা নিয়ে অনেক চিন্তা, জুমা পড়তে পারে না এটা নিয়ে অনেক চিন্তা, ফজর পড়ে না এটার খবর নাই। আপনি একদিনের ফজরের নামাজের সাথে 100 বছরের তারাবির নামাজ একত্রিত করেন সমান হবে না, কারণ সুন্নাত নফল হলো সরি ফাঁকি আর পরজ হলো একটা হাতি, কত লক্ষ চড়ুই ভাগে মিলাইলে হাতি একটা সমান হয়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আগে আমরা ইমানটা নিশ্চিত করি, ইমানের টানেই আমল সংশোধন হয়ে যায়, ইমানে ঠিক করি ফেলায় আমল। ইমান যদি কারো সুন্দর থাকে, ইমান যদি শেরেক মুক্ত থাকে, ওই ইমানের কারণে দেখবেন আমল সুন্দর হয়ে যাবে, আমল বিশুদ্ধ হয়ে যাবে। কোন লোকের ইমান যদি বিশুদ্ধ হয় সেই খুঁজবো আমার বিশুদ্ধ আমল কোনটা, আমার নবী এই আমলটা কেমনে করতেন এটা খুঁজতে থাকবো। কিন্তু তার ইমানে এখনো ঠিক হয় নাই, তার আমল ঠিক করলে তার আমল ঠিক থাকবে না এবং এই ঠিক আমল দিয়ে কোনো কাজেও আসবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সবাই শেরেক মুক্ত তাওহিদি ইমান গড়ার জন্য চেষ্টা করব। আমাদের এই সমাজটা যেন শেরেক মুক্ত সমাজ হয়, বেদাত মুক্ত সমাজ হয়, তাওহিদের সমাজ হয়, সুন্নতের সমাজ হয়। এই ব্যাপারে কোনো হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস কোনো একতলাপ নাই, সবাই চায় তাওহিদ, সবাই চায় সুন্নত, সবাই শেরেকের বিরুদ্ধে, সবাই বেদাতের বিরুদ্ধে। সুতরাং খামাখা এগুলো নিয়ে দলাদলি ঝগড়া ফাসাদের সমাজে দরকার নাই। আমরা সব মুসলিম ভাই ভাই, আমরা সবাই তাওহিদের পক্ষে সুন্নতের পক্ষে, আমরা সবাই শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে। এটাই হলো আমাদের ঐক্যের প্রতীক। আমাদের আকীদা সংশোধন করব, শেরেক মুক্ত তাওহিদি ইমান গড়ব, বেদাত মুক্ত সুন্নতে আমল গড়ব। এটাই ছিল, আপনারা সকলে চিনেন, আপনাদেরও সকলের অনেক প্রিয় মহব্বতের আমার সরাসরি উস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ। তাকে দেখছেন না আপনারা মুরব্বীরা? আলহামদুলিল্লাহ, এখানে এই ময়দানে এখানেই তিনি বয়ান করে গেছেন আপনাদের সামনে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন, তার সকল খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। তিনি আলহামদুলিল্লাহ মানুষকে এই শেরেক মুক্ত তাওহিদি ইমানের দাওয়াত দিতেন, বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিতেন। তিনি প্রথমে বই লিখেছেন ইসলামী আকীদা, আকীদা সংশোধনের দাওয়াত। আগে আকীদার ইসলাহ, আকীদা সংশোধন, শিরক মুক্ত ইমান গড়ার কাজ, তারপরে গিয়ে আমল সংশোধন। এই জন্য আমরা আগে ইমানকে সংশোধন করার চেষ্টা করি, ইমানটাকে শিরক মুক্ত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আজকের এই ওয়াজ মাহফিলে ইসালে সওয়াবকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক এই মোখারা নূরে মদিনা হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন।